আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বি আলে আজাম, এলাকার যেই যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, সেই মহা সম্মানিত যুব সমাজ, কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই কনকনে শীতের মধ্যে এই দীর্ঘ রজনী পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে দ্বীনী কথাবার্তা আলোচনা আল্লাহ পাক আমাদেরকে এতক্ষণ পর্যন্ত শোনার তৌফিক দিয়েছেন। আর শেষ মুহূর্তে এসে আমি গুনাহগার আপনাদের সামনে হাজির হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার জন্য আল্লাহ পাক এই প্যান্ডেলের নিচে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গিয়েছে যে যত কনকনে শীত যত ঠান্ডা হোক, আলহামদুলিল্লাহ এই নরপদি গ্রামের আমার মুরব্বিয়ান এবং ভাইদের ইমানি শক্তি শীতে দুর্বল করতে পারে নাই, ইমানি শক্তি এখনো মজবুত আছে আলহামদুলিল্লাহ। আরেকটা হল মুমিনের বড় বৈশিষ্ট্য, কোরআনে কারিমের আলোচনা হইলে, সুন্নার আলোচনা হইলে, দ্বীনী আলোচনা হইলে মুমিনের ইমান বাড়তে থাকে, মুমিনের ইমান বেড়ে যায়। আল্লাহ পাক সূরা আল আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের দুই নম্বর আয়াতে কারিমের মধ্যে মুমিন কারা, এই মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন একটা সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র তারাই, এই মানুষগুলাই শুধু মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মানুষগুলোর সামনে আল্লাহর জিকির হলে, আল্লাহর দ্বীনের আলোচনা হলে, কোরআনের আলোচনা হলে, সুন্নার আলোচনা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো বীতসন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, তাদের অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়াতুল্লাহর কারণে, আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো কেঁপে উঠে, আল্লাহর ভয়ে থরথর করে অন্তর কাঁপতে থাকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনে কারিম তেলাওয়াত করে করে তাদেরকে যখন নসিহত করা হয়, তাদের সামনে যখন কোরআনের আলোচনা, কোরআনে কারিমের তাফসীর পেশ করা হয়, যাদাতহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলোর, ওই মুমিনগুলোর ঈমান আগে যেই মাত্রায় ছিল তার থেকে আস্তে আস্তে করে ঈমানের মাত্রা বাড়তে থাকে। সুবহানাল্লাহ, মাহফিলে যখন হাজির হয়েছেন ইমানের মাত্রা হয়তো 10% 20% ছিল, আসবেন কি আসবেন না দোদুল্যমান অবস্থায় ছিলেন, মাহফিলে আসবেন কি আসবেন না, দেখা গেল যখন কোরআনের মাহফিল, সহি সুন্নার মাহফিলের কথা শুনলেন, শয়তান বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা তৈরি করে, এক ধরনের ওয়াসওয়াসা তৈরি করে, এখানে আজকে যেই বক্তারা আসবে এরা কোন দলের, প্রথম প্রশ্ন আসে এরা কোন দলের, কোন ফেরকার, মানে আমাদের ভিতরে এমন দলবাজি ফেরকাবাজি ঢুকে গেছে যে দল ছাড়া ফেরকা ছাড়া আর কোনো কিছু কল্পনা করতে পারি না। এই কথা কল্পনা করতে পারি না যে মাহফিলে যারা আসবেন তারা কিসের কথা বলবেন, কোরআন এবং সুন্নার কথা বলবেন। তো যেই কোরআন আর যেই সুন্নার কথা বলবেন ওইটা আমারও কোরআন আর সুন্না, আপনারও কোরআন আর সুন্না, একইটা। এবং আমাদের এই দেশে এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ যত রকমের মাদ্রাসা আছে সব মাদ্রাসায় একই তাফসির পড়ানো হয়। আলিয়া মাদ্রাসায় যে তাফসির পড়ায় কওমি মাদ্রাসায় সেই তাফসির পড়ায়, আলিয়া মাদ্রাসায় যে হাদিসের কিতাবগুলো পড়ানো হয় কওমি মাদ্রাসায় সেই হাদিসের কিতাবগুলো একই গুলাই, আলিয়া মাদ্রাসায় তাফসিরে জালালাইন পড়ানো হয় কওমি মাদ্রাসায়ও তাফসিরে জালালাইন পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় মেশকাতুল মাসাবি পড়ানো হয় কওমি মাদ্রাসায়ও মেশকাতুল মাসাবি পড়ানো হয়, কওমি মাদ্রাসায়ও সহিহ আল বুখারী সহিহ মুসলিম জামে আত তিরমিজি সুনানে আবু দাউদ সুনান আন-নাসাঈ সুনান ইবনে মাজা তারপরে মুয়াত্তা ইমাম মালিক তারপরে মুসনাদ ইমাম আহমদ এইগুলো কওমি মাদ্রাসায়ও পড়ানো হয় আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়। তাহলে যারা এখানে আলোচনা করবেন তারা কি এই হাদিসের কিতাবগুলোর বাহিরের থেকে আলোচনা করবেন? তাই এই হাদিসগুলো তো আমাদের সবাইরই হাদিসের কিতাব, তাহলে উনি কোন দলের কোন ফেরকার এটা জানার দরকার কি? উনি কোরআন বলে কি না হাদিস বলে কি না এটা জানার মূল বিষয়, নাকি উনি সোনাবানের পুঁতিগায়, নাকি উনি হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় এই জাতীয় মিথ্যা কাহিনী বর্ণনা করে, এগুলো দেখার বিষয় যে উনি কি কোরআন আয়াত বলছে হাদিস বলছে নাকি উনি দুনিয়ার মিথ্যা গল্প গুজব কিচ্ছা কাহিনী বলে মানুষকে সুরের জঙ্কার গানের জঙ্কার দিয়ে মানুষকে পাগল বানাইছে, এটা দেখার বিষয়। এই ওয়াজ মাহফিলে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন কি জন্য? গান শোনার জন্য। গান শোনার জন্য হইলে তো আর আমাকে দাওয়াত দিতেন না, আরো গান শোনার কত বড় বড় শিল্পীরা আছেন, আপনাদেরকে এসে ফাইটটা যায় আমার ফাইটটা যায় শোনাই পুরা গ্রাম ফাটাই দিত, গান শোনার দরকার হলে এরকম হইতো না? তা আপনারা কি গান শোনার জন্য দাওয়াত দিছেন? দাওয়াত দিছেন কি জন্য? কোরআন এবং সুন্নার কথা শোনার জন্য। এখন আপনারা দেখবেন যে আমরা কোরআন এবং সুন্নার কথা বলি কিনা। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে যেখানে কোরআনের মজলিস কোরআনের মাহফিল হয় তখন আপনার ইমান প্রথমে ছিল 20%, যখন আপনি মাহফিলে আসার চিন্তা করলেন তখন শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা তৈরি করে, এই সকল ওয়াসওয়াসা ভেঙ্গে যখন আপনি মাহফিল পর্যন্ত চলে আসছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا الله رب العالمين বলেন ওই জিকিরের মজলিসে যখন মুমিন চলে আসে ওই জিকিরের মজলিসে একের পর এক যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয় একটার পর একটা যখন আয়াত থেকে তাফসীর করা হয় আলোচনা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোর বয়ান করা হয় যাদাতহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঈমান যদি আগে 20% থাকে আস্তে আস্তে 30% বাড়তে থাকে 40% হতে থাকে 50% হতে থাকে 60% হতে থাকে হইতে হইতে এক সময় তার ইমান 100% রূপান্তর হয়ে যায়। সুবহানাল্লাহ, আমি এমন সময় এসে হাজির হয়েছি যখন আপনাদের ইমান কোরআনের আয়াত শুনতে শুনতে হাদিস শুনতে শুনতে ইমান বাড়তে বাড়তে এখন একেবারে কানায় কানায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ, এই জন্য একবার খুব আসল সময় এসে পৌঁছছি যখন আপনাদের ইমান একেবারে বাড়তে বাড়তে বাড়তে শতভাগ পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এখন আর বেশি ওয়াজ নসিহত দরকার নাই, অল্প কিছু নসিহত করলেই আলহামদুলিল্লাহ এখন কাজ হবে ইনশাআল্লাহ। এই এখানকার যে ঈমান এটা যদি বাড়িতেও যদি থাকতো তাহলে কি হইতো? হাদিসের মধ্যে আসছে একবার মসজিদের ভিতরে একজন সাহাবি বসে বসে কান্নাটি করতেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন একজন সাহাবি মসজিদের মধ্যে গড়াগড়ি করে কাঁদে। জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবি, মসজিদে নববীর ভিতরে তুমি এমন করে গড়াগড়ি করে কাঁদো কেন, কারণ কি? ওই সাহাবি বলে, আমি তো মুনাফেক হয়ে গেছি, আমি মুনাফেক হয়ে গেছি, আমার ইমান নাই। সাহাবি বুঝতেছেন যে তার ইমান নাই, মুনাফেক হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই মানুষ নিজে বুঝে আমি মুনাফেক হয়ে গেছি, সেই মানুষ তো কোনোদিন মুনাফেক হইতে পারে না। সুবহানাল্লাহ, যে বুঝে যে আমি পাগল, হে জীবনে কোনোদিন পাগল হইতে পারে না। পাগলে যদি বুঝতো আমি পাগল, তাহলে কিন্তু সে পাগল থাকতো না। তো যে নিজে বুঝে আমি মুনাফেক, তো সে আবার মুনাফেক হয় কেমনে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেমনে মুনাফেক হয়েছেন, আমাকে একটু পদ্ধতিটা বলেন। সাহাবি বলে, ওমর ইবনে খাত্তাব, যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকি তখন আমার কাছে মনে হয় আমি জান্নাত দেখতেছি। সুবহানাল্লাহ, আমার কাছে মনে হয় জাহান্নাম দেখতেছি, আমার কাছে মনে হয় আমি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছি। আমার নবীর সামনে যখনই দাঁড়াই তখন আমার অবস্থাটা, ইমানটা অনেক গুণ বেড়ে যায়, কিন্তু যখন আমি এখান থেকে বাড়িতে ফিরে যাই তখন আমার ইমানের মাত্রা, ইমানের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে। বাড়িতে গেলে আমি জান্নাতের কথা বলে যাই, জাহান্নামের কথা বলে যাই, কিয়ামতের ময়দানের কথা বলে যাই, হাশরের ময়দানের কথা বলে যাই, কবরের আজাবের কথা বলে যাই। এই বলে যাওয়ার কারণে মাঝে মধ্যে আমি গুনাহও করে ফেলি, হারাম কাজও করে ফেলি, কবিরা গুনাহও করে ফেলি। তাহলে আমার দুই জায়গায় দুই অবস্থা, নবীর সামনে আসলে আমার এক অবস্থা, বাড়িতে গেলে আরেক অবস্থা। এটা তো মুনাফেকের আলামত, দুই জায়গায় দুই অবস্থা থাকে, এক জায়গায় ইমান কম থাকে, এক জায়গায় বেশি থাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ও সাহাবী, এই কারণে তুমি যদি মুনাফেক হয়ে থাকো, আমি ওমর ইবনে খাত্তাব তো তোমার থেকে আরো বড় মুনাফেক। আল্লাহু আকবার! যেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান দেখলে, যদি দেখে এই রাস্তা দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, শয়তান ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান পর্যন্ত ভয় পায়। সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইরে আমিও তো তোমার দশা, আমিও মুনাফেক হয়ে গেছি। ওমর ইবনে খাত্তাব বসে বসে কান্দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দেখে ওমর ইবনে খাত্তাব মসজিদের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে, আরেকজন সাহাবিও তার সাথে গড়াগড়ি দিয়ে কাঁদে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, দুজন মিলে একসাথে এইভাবে মসজিদে নববীর ভিতরে কান্নাকাটি কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে সিদ্দিকে আকবর, আপনি আমাদের হালাত সম্পর্কে বুঝবেন না, জানবেন না, কারণ আমরা দুজনেই মুনাফেক হয়ে গেছি। আমরা দুজন কি হয়েছি? মুনাফেক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, ওমর ইবনে খাত্তাব যদি মুনাফেক হয়ে যায় তো কোন সাহাবি তো আর মুসলমান নাই, সবাই তো মুনাফেক হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবি যদি মুনাফেক হয়ে যায় অবস্থা তো অনেক খারাপ। জিজ্ঞাসা করলেন, বাইরে আপনারা মুনাফেক হইলেন কেমনে, মুনাফেকের আলামতটা কি পাইলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর সামনে যখন আমরা থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমরা কোরআন নাজিল দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমরা দ্বীনের কথাবার্তা শুনি, আমাদের ঈমান অনেক গুণ বেড়ে যায়, কিন্তু যখন বাড়িতে ফিরে যায় আমাদের ঈমান অনেক দূর কমে যায়। তাহলে দুই জায়গায় দুই অবস্থা আমাদের ঈমানের, আমরা তো মুনাফেক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমর ইবনে খাত্তাব, এই কারণে যদি তোমরা মুনাফেক হও, আমি আবু বকর তো তোমাদের থেকে আরো বড় মুনাফেক। আল্লাহু আকবার! অবস্থা কি, সব এবার মুনাফেক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আসলেন, দেখে আবু বকরও কান্দে, ওমরও কান্দে, আরো একজন কান্দে, তিনজন মিলে কান্দে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমাদের এরকম এরকম আহাজারি করে, কান্নাকাটির কারণটা কি? তিনজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে থাকলে আমাদের ঈমান অনেক গুণ বেড়ে যায়, কিন্তু যখন বাড়িতে ফিরে যাই, সংসার নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমাদের ঈমান তখন অনেক দূর কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা শুনো, তোমাদের এই বাড়া কমার অবস্থাটা মুনাফিকের কোনো আলামত নয়। যদি আমি নবীর সামনে তোমাদের ইমানের অবস্থাটা যেরকম থাকে, এরকম অবস্থা যদি বাড়িতেও থাকতো, ওয়াল্লাহি লাসাফাহাত কুমুল মালাইকাতু ফিত্তরিক, আল্লাহর কসম করে বলছি, রাস্তার মধ্যে ফেরেশতারা তোমাদেরকে ধরে ধরে তোমাদের সাথে মুসাফা করত। সুবহানাল্লাহ, মানে আমি নবীর সামনে তোমাদের ইমানটা যেরকম পাওয়ারফুল, শক্তিশালী থাকে, এইরকম ইমান যদি বাড়িতেও থাকতো, তাহলে তোমরা রাস্তা দিয়ে যখন হাঁটতা, তখন আল্লাহর ফেরেশতারা আসি তোমাদেরকে দড়ি দড়ি হাত মিলাইতো, মুসাফা করত। কিন্তু আমি নবীর সামনে যেরকম ইমান থাকবে, বাড়িতে গেলে ইমান এরকম থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে এই কোরআনের মাহফিলে ইমান যেরকম শক্তিশালী পাওয়ারফুল থাকবে, বাড়িতে গেলে এরকম থাকবে না, এটাই স্বাভাবিক। তবে কমলেও আগে 20% থাকলে এখন কমতে কমতে 30% আসবো, 10% হলেও বাড়বো, কি বলেন? যদি 10% বাড়ে, বুঝতে হবে ওয়াজ মাহফিল সার্থক। আর যদি না বাড়ে, বরং আগে 20% ছিল, ওয়াজ মাহফিলের পরে 10% হয়ে গেছে, তাহলে বুঝতে হবে ওয়াজ মাহফিলের সব বৃথা। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত এই ইমানের মাহফিলে বসার তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেকেই আমার আলোচনা ইউটিউবে বা সরাসরিও এর আগে শুনেছেন, তা আমাদের আলোচনা হইল ক্লাসের সিস্টেমের আলোচনা। গতানুগতিক আমাদের দেশের ওয়াজ মাহফিলের আলোচনার মতো নয়। তা আমরা একটা সংক্ষিপ্ত সময়ের একটা ক্লাস করব, ওই ক্লাসে আপনাদেরকে নিয়ে কিছু জিনিস আমরা এলেম হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে কিছু যদি জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দিতে রাজি আছেন নাকি আবার বেয়াদবি মনে করবেন যে আমাদেরকে ঢাকা থেকে আসছে, মেহমান আনছি, মেহমান আবার আমাদেরকে প্রশ্ন করে, এটা কেমন দেখা যায়? এই জন্য কিছু জিজ্ঞাসা করলে একটু কষ্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কারণ জিজ্ঞাসা না করলে আমি বুঝবো কেমনে আপনাদের এলেমের অবস্থা কতটুকু। আচ্ছা বলেন তো দেখি, এই মাহফিলে আপনারা আসছেন, ওয়াজ শোনার জন্য বসছেন, কোন জিনিস আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে বলেন তো দেখি? অনেকে এখনো বের করতে পারে নাই, ওনাদের আইকিউ ভালো, ওনারা একবার সাথে সাথে উত্তর দিয়ে ফেলছে, অনেকে গবেষণা করতেছে যে কি, কোন জিনিস আমাদেরকে নিয়ে আসলো, কোন জিনিস এখানে আনছে বলেন তো দেখি? যেই মানুষগুলোর ইমান নাই, অনেক মুশরিক এই গ্রামে বসবাস করে না, অনেক হিন্দু আছে না, বৌদ্ধ আছে না আশেপাশে, তারা আসছে আমাদের মাহফিলে, কেন আসে নাই? তাদের ভিতরে ইমান নাই। আপনারা আসছেন কেন? আপনারা আসেন নাই, আপনাদেরকে ইমানে টানে নিয়ে আসছে, আপনাদেরকে টেনে নিয়ে আসছে কে? ইমান। আচ্ছা আপনাদের পরিচয় কি বলেন তো দেখি? মুসলিম, মুসলমান বা মুসলিম, কোরআনের ভাষা হলো মুসলিম। আচ্ছা মুসলিম হইলেন কেমনে, কি কারণে মুসলিম আপনারা? আপনাদের ভিতরে একটা জিনিস আছে, ওই জিনিসটার কারণে আপনারা মুসলিম। যে জিনিসটা আছে ওই জিনিসটার নাম কি? ইমান। ওই ইমানের কারণে আমরা মুসলিম, আমরা মুমিন। যদি ইমানটা না থাকতো, তাহলে কি আমরা মুমিন হইতাম, মুসলিম হইতাম? তাহলে আমাদের মুমিন মুসলিম হওয়ার পিছনেও যেই কারণটি, সেটি হলো ইমান। এবার বলেন দেখি, ইমানটা কি ওয়ারিস সূত্রে লাভ করা যায় নাকি যায় না? ইমান যে জিনিসটা, এটা কি ওয়ারেসি সম্পদ? এটা কি ওয়ারেসি ভাবে লাভ করা যায়? যদি ইমান ওয়ারেসি সূত্রে লাভ করা যায়, তো তাহলে নূহ আলাইহিসসালামের ছেলে কেনান আল্লাহর জমিনে সবচেয়ে বড় ইমানদার হইতো, হইতো না? বাবা যার আল্লাহর নবী, এত বড় নবী নূহ আলাইহিসসালাম, শিষ্য নবীদের বড় নবীদের একজন নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু এই 950 বছর পর্যন্ত এই ছেলেটাকে ইমানের দিকে আনতে পারেন নাই। পরবর্তীতে নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রাব্বিলা তাদার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, রাব্বুল আলামিন জমিনে কোন কাফের মুশরিকের বাড়ি ঘর তাদের কোন স্থাপনা আপনি জমিনে আর রাখবেন না, সমস্ত কাফের মুশরিকদের বাড়ি ঘর সহায় সম্পদ সব আপনি জমিন থেকে নিচ্ছিন্ন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ছাড়া জমিনের সব কিছু ধ্বংস করে দিলেন, এমনকি নিজের ছেলে কেনানকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, ধ্বংস করছেন না? তাহলে যদি ইমান যদি ওয়ারেসি সূত্রে লাভ করা যেত তাহলে নবীর ঘরে হইলে তারা ইমানদার হইতো, কিন্তু দেখা যায় নবীর ঘরে হয়ে ইমানদার হয় নাই, হয়েছে কি কাফের। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নবী, অথচ ইব্রাহিম আলাইহিসসালামের বাবা কি ছিল? কাফের ছিল, মুশরিক ছিল। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান আপনি আমার বাবা, আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়াও করি, আপনার কাছে আমি দাওয়াতও পেশ করি। আপনি কি এ সকল মূর্তিগুলাকে মাবুদ বানাই নিবেন, এ সকল মূর্তির পূজা করবেন, অথচ আমি আপনার ছেলে একজন আল্লাহর নবী। বাবা বলে, ও ইব্রাহিম মনে হয় কোন আল্লাহর অলির বদদোয়া পড়ছে তোমার উপরে, কারণ আল্লাহর অলির সাথে কোন অলির সাথে মনে হয় বেয়াদবি করছ, কোন উস্তাদের সাথে মনে হয় জীবনে বেয়াদবি করছ, না হয় তুমি এরকম গোমরা হওয়ার কথা না। কে বলতেছে? ইব্রাহিম আলাইহিসসালামের বাবা বলতেছে, মনে হয় কোনো আল্লাহর ওলির সাথে বেয়াদবি হয়েছে, এই বেয়াদবির কারণে তোমার শাস্তি হয়েছে, তুমি আমাদের বড় বড় মাবুদদের বিরুদ্ধে কথা বলতেছ, তুমি আমাদের ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলতেছ, তুমি আমাদের এই সকল বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে কথা বলতেছ। ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, খবরদার এইরকম যদি করো আমাদের ওলিদের বদদোয়ায় তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ পাক সেই কথাও কোরআনে কারীমের মধ্যে তুলে ধরছেন, ওয়াহাজ্জাহু কাওমুহু ক্বালা তুহাজ্জুন্নী ফিল্লাহি ওয়াকাদ হাদান ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আব্বা আপনার যে সকল ওলি আউলিয়া বুজুর্গ দেব দেবী আছে ওদের বদদোয়ায় আমি ধ্বংস হই নাই, বরং ওদের বদদোয়ায় আপনারাই ধ্বংস হয়েছেন। কারণ হইল আমি কোনো শিরক করি না, আমি কোনো শিরকের সাথে সংমিশ্রণ নাই, আর যেই ওলিদের যেই নবীদের যেই বুজুর্গদের ইবাদতের কথা বলতেছেন ওই বুজুর্গরাও জীবনে কোনোদিন শিরক করে নাই, সুতরাং আমি আর ওই বুজুর্গরা এক দলের মানুষ, কিন্তু আপনারা যারা শিরক করতেছেন তারা চলে গেছেন অন্য দলের মানুষ। তাহলে যদি ইমান যদি ওয়ারিসি সূত্রে হইতো, ইব্রাহিম আলাইহিসসালামের বাবা কাফের কিন্তু ছেলে নবী, বাবা কাফের ছেলে নবী। যদি বৈবাহিক সূত্রে লাভ করা যেত, ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন ইমানদার হইতে পারত না। ফেরাউন দুনিয়ার মধ্যে এত বড় জালেম, এত বড় কাফের, কিন্তু ফেরাউনের স্ত্রীটা আসিয়া আল্লাহর জমিনে কয়েকজন বিশিষ্ট দিনদার সালেহা নারীদের মধ্যে একজন হলো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা যায় স্বামীর কারণে স্ত্রী কাফের হয় না, স্ত্রীর কারণে স্বামী কাফের হয় না, এটা বৈবাহিক সূত্র ইমান লাভ করা যায় না। আবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী লূত আলাইহিসসালাম, লূত আলাইহিসসালামের স্ত্রীটা বড় কাফের। লূত আলাইহিসসালাম আল্লাহর নবী স্ত্রী হলো কাফের। আল্লাহর আজাব আর গজব যখন নাজিল হয়, লূত আলাইহিসসালামের স্ত্রীর উপরেও গজব নাজিল হয়েছে। তাহলে বোঝা যায় স্বামী আল্লাহর নবী, স্ত্রী কাফের। স্বামী বড় কাফের ফেরাউন, স্ত্রী বড় আল্লাহর ওলি, বড় সালেহা, বড় দিনদার, বড় নেককার মহিলা। তাহলে বোঝা যায় স্বামীর কারণে স্ত্রী, স্ত্রীর কারণে স্বামী, একজনের থেকে একজনের মধ্যে ইমান যায় না। বাবার কারণে ছেলে, ছেলের কারণে বাবা, এর মধ্যে ইমান ট্রান্সফার হয় না। কিন্তু আমাদের দেশে চৌধুরী, ভুঁইয়া, পাটোয়ারি এসব বংশ আছে না? চৌধুরী বংশের যত মানুষ আছে সব চৌধুরী। চোর হইলেও চৌধুরী, ডাকাত হইলেও চৌধুরী, সন্ত্রাসী হইলেও চৌধুরী, সিগনেচার করতে জানে না তাও চৌধুরী আছে না? ভুঁইয়া হইলে সব ভুঁইয়া, পাটোয়ারি হইলে সব পাটোয়ারি, এক এক এলাকা এক এক বংশ। কুষ্টিয়ার ওইদিকে আছে জোয়ারদার, জোয়ারদার আছে, প্রামাণিক আছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন এরকম বংশ আছে। এইগুলো বংশ ওয়ারিসি সূত্রে লাভ করা যায়, দুনিয়ার সম্পদ ওয়ারিসি সূত্রে লাভ করা যায়, বংশনামা ওয়ারিসি সূত্রে লাভ করা যায়। কিন্তু বাইরে ইমান এমন এক জিনিস, যেই জিনিসটা ওয়ারিসি সূত্রে লাভ করা যায় না। তাহলে আমি আপনি মুসলমান, আমার আপনার ভিতরে ইমান আছে, জানলেন কেমনে? কেমনে জানছেন বলেন তো দেখি, আপনারাই বলেন যে আপনারা যে মুসলমান, আপনারা যে মুমিন, জানলেন কেমনে? আমরা অনেকেই মনে করি এই দেশে আমার আব্বা আম্মা মুসলমান, এই জন্য আমিও মুসলমান। এই ধরনের মুসলমানের সংখ্যা এই দেশে বেশি, লক্ষ লক্ষ, কোটি কোটি। মনে করে মা বাবা মুসলমান, আমি নামাজ না পড়লেও মুসলমান, আমি সুদ খাইলেও মুসলমান, আমি আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বললেও মুসলমান, আমি নবীর বিরুদ্ধে কথা বললেও মুসলমান, আমি সুদ খাই, গোশ খাই, যা করি আমি মুসলমান, কোনো জায়গায় অসুবিধা নাই, কারণ আমার আব্বা আম্মা মুসলমান। আমাদের এই দেশে মুসলমানের পরিচয় হলো মা বাবা মুসলমান, বাস, ছেলে যাই করুক সে মুসলমান, ওই যে চৌধুরী বুইয়ার মতো। কিন্তু ইমানের কারণে মুসলমান এরকম সংখ্যা কিন্তু সমাজে খুবই কম। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমার আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ইমানটা দিয়েছেন, এই ইমানের মতো মূল্যবান দামি জিনিস আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই। যদি আমাকে আপনাকে বলা হয় ভাই তোমাকে সারা দুনিয়ার প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, তোমাকে সারা দুনিয়ার সকল সম্পদ তোমার হাতে তুলে দেওয়া হবে, তুমি তোমার ইমানটা আমাকে একটু দিয়ে দাও, কেউ দিতে রাজি আছেন নাকি? একজনও আছেন? তাহলে বোঝা যায় সারা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে, সারা দুনিয়ার ক্ষমতার চাইতে আমার আপনার ভিতরে যে ইমানটা আছে, এই ইমানটার দাম, ইমানটার মূল্য অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার মধ্যে কষ্টে হোক, যেভাবে হোক, আমার আপনার জীবন কিন্তু শেষ হয়ে যাবে, আমার আপনার জীবন চলে যাবে। কিন্তু আমার ভাইয়েরা সবচেয়ে যত্ন নেবেন সবচেয়ে দামি জিনিসটার, ইমানটার। যেই জিনিসের দাম যত বেশি ওই জিনিসের আমরা কদর করি তত বেশি, যেই জিনিসের মূল্য যত বেশি ওই জিনিসের কদর, যত্ন করি তত বেশি, আদর করি তত বেশি। দেখবেন সব সময় ঘরের মধ্যে যদি স্বর্ণ থাকে কিছু, স্বর্ণ কিন্তু সব জায়গায় পথে ঘাটে পালায় রাখে না। যদি স্বর্ণ আছে দশ বড়ি, এগুলা দেখবেন যে পথে ঘাটে ঘরে সব জায়গায় কি পড়ে থাকে স্বর্ণগুলা? এগুলাকে এমন ভাবে আলমিরার ভিতরে, বিভিন্ন জায়গার ভিতরে মূল্যবান জিনিসগুলোকে আমরা সংরক্ষণ করি। টাকা পয়সা রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা যায় না, মাঝে মধ্যে আট আনা, দুই টাকা, এক টাকা পড়ে থাকে কোন জায়গায়, রাস্তাঘাটে দেখবেন না। এক হাজার টাকার নোট অনেকগুলো পড়ে আছে, 10,000 টাকা 20,000 টাকা রাস্তাঘাটে মানুষ ফেলে রাখছে, এরকম অবস্থা দেখা যায় না? যত রকমের মূল্যবান জিনিস আছে তত মূল্যবান জিনিসগুলোকে মানুষ সবচেয়ে বেশি কদর করে। আমার আপনার শরীরের মধ্যে যত মূল্যবান জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মূল্যবান জিনিসগুলোকে তত গোপনে আল্লাহ সংরক্ষিত করছেন, সুবহানাল্লাহ। আমার আপনার শরীরে একটা অতি মূল্যবান জিনিস আছে যেটার নাম হলো ব্রেন, মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহা মূল্যবান একটা জিনিস দিয়েছেন। এই ব্রেনটা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন খোলা করে দেন নাই, এই ব্রেনটা কতগুলো জিনিসের ভিতরে নিয়ে একটা গোপন জায়গায় সংরক্ষিত করে আল্লাহ পাক এই ব্রেনটা দিয়েছেন। আমাদের শরীরের ভিতরে মূল্যবান আরেকটা জিনিস আছে, এটার নাম হলো কাল্ব। আমাদের শরীরের মূল্যবান একটা জিনিসের নাম কাল্ব। কাল্বটা কোথায় দেখেন, কাল্বটাকে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যবান হওয়ার কারণে, দামি হওয়ার কারণে এটাকে আল্লাহ পাক এইভাবে বাহিরে উন্মুক্ত করে রাখেন নাই, এটাকে আল্লাহ পাক অনেক গোপন জায়গায় সংরক্ষিত করেছেন। শরীরের হাড়, শরীরের আত, আরো যত দামি দামি মূল্যবান জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে তত গোপন জায়গায় সংরক্ষিত করেছেন। ঠিক একইভাবে আমাদের শরীরে সবচেয়ে দামি আরেকটা জিনিস আছে যেটার নাম হলো রুহ। রুহ আছে না একটা আপনাদের সবার ভিতরে? রুহ আছে না? রুহটা কোথায় বলেন তো দেখি। রুহ আছে এই ব্যাপারে শতভাগ আমরা নিশ্চিত, কিন্তু রুহটা কোন জায়গায় দেখাই দেন তো। তাহলে সবচেয়ে দামি যেই জিনিসটা রুহ আমাদের শরীরের ভিতরে আছে, যেই রুহ থাকার কারণে আমি আপনি মানুষ, রুহটা না থাকলে আমি আপনি লাশ। এই এখন আমি আপনি মানুষ, রুহ আছে, একটু পরে যখন রুহটা চলে যাবে আমার আপনারে কেউ মানুষ বলবে না, বলবে লাশটা তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, মাইয়েতের জানাজা হচ্ছে। মানুষের জানাজা হচ্ছে বলো না, কিসের জানাজা? মাইয়েতের জানাজা হচ্ছে, লাশটা দাফন করা হবে। একটু আগে 10 মিনিট আগে 15 মিনিট আগে এটা ছিল মানুষ, 10 মিনিট পরে হয়ে গেছে এটা লাশ, 10 মিনিট পরে হয়ে গেছে এটা মাইয়েত। কোন জিনিস মানুষ থেকে মাইয়েত বানাইলো? রুহ। তাহলে রুহটা আমাদের শরীরে মহামূল্যবান একটা জিনিস, কিন্তু দেখেন সেই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত গোপন জায়গায় সংরক্ষিত করেছেন, এটাকে আমি আপনি দূরবীন দিয়ে, মেশিন দিয়ে, যত রকমের দুনিয়া যা আছে সব কিছু দিয়েও কিন্তু রুহ কোন জায়গায় বাহির করতে পারবেন না। রুহ আছে এই ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত, কিন্তু আপনি বের করতে পারবেন না কোথায় আছে। আল্লাহ পাক এটাকে তত বেশি সংরক্ষিত করছেন। আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি মহব্বত করি আমরা কাকে, সবচেয়ে বেশি মহব্বত করেন কাকে? জি উত্তর দেন না দেখি, সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর বান্দারা জমিনে মুমিনেরা সবচেয়ে বেশি মহব্বত করে, আল্লাহকে দেখা যায় নাকি? অর্থাৎ যেই জিনিসকে বেশি মহব্বত করে, যেই জিনিস অতি প্রিয়, অতি মহব্বতের, অতি মূল্যবান, সেই জিনিস অনেক অনেক দূরে থাকে, লুকাই থাকে, সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা এত মহব্বত করি কিন্তু আল্লাহরে দেখি না, এত মহব্বত, সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর প্রতি কিন্তু আল্লাহকে দেখা যায় না, সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমার আপনার ভিতরে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি যে জিনিসটা, সেই জিনিসটার নাম হলো ঈমান। ওই ঈমানটা কোথায় থাকে বলেন তো দেখি, ঈমান কোথায় থাকে? জি মহল্লুল ঈমান কালব, ঈমানের স্থান হলো অন্তর, কালবের ভিতরে থাকে। ঈমান বাহিরে দেখা যায় না, শুধু ঈমানের বহিঃপ্রকাশ ঘটে বিভিন্ন আমলের মাধ্যমে, কিন্তু ঈমানটা কালবের ভিতরে গোপনীয়ভাবে থাকে। অনেকের বাহ্যিকভাবে আমলের মাধ্যমে চেহারা সুরতে মনে হয় পাক্কা ঈমানদার, কিন্তু ভিতরে কালবের ভিতরে ঈমান থাকে না, এরকম মানুষ জমিনে আছে কি নাই? আব্দুল্লাহ ইবনে উবাই এর নাম শুনছেন নাকি? শুনছেন? এই লোককে বলেন তো দেখি, মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি কিন্তু আমার আপনার থেকে আরো লম্বা দাড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইর পাগড়ি কিন্তু আমার আপনার পাগড়ির থেকে আরো লম্বা পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইর জুব্বা কিন্তু আমার আপনার জুব্বার থেকে আরো লম্বা জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে মসজিদে নববীতে সলাত আদায় করছে, যে মসজিদে এক রাকাত সলাত আদায় করলে দুনিয়ার অন্যান্য মসজিদের চাইতে 1000 গুণ বেশি ফজিলত পাওয়া যায়। ওই মসজিদে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ত, কার ইমামতিতে পড়ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে পড়ত। সে যাকাত দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজও করছে। এমন কোন আমল বাকি নাই যেই আমল আব্দুল্লাহ ইবনে উবাই করে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জুব্বা মোবারকটাও আব্দুল্লাহ ইবনে উবাইকে দিয়ে দিছেন। তাহলে আমরা আমাদের দেশে দেখি এহরামের কাপড় হাজি সাহেবরা বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসে বলে এই এহরামের কাপড়ের জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি, এটারে সংরক্ষণ করো, আমি মারা যাওয়ার পরে কবরে দাফন করার সময় এই এহরামের কাপড় দাদি দাফন করিও। আমাদের হাজি সাহেবরা বলে না, আপনার যদি ইমান যদি ঠিক না থাকে ওই এহরামের কাপড় না, আরো যত মূল্যবান যত দামি যত পবিত্র কাপড় দিয়ে আপনারা দাফন করা হোক না কেন, আপনার কবরের আজাব কিন্তু আপনাকে ছাড়বে না। আব্দুল্লাহ ইবনে উবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা দিয়ে পোশাক দিয়ে দাফন করা হয়েছে, কিন্তু জাহান্নামের আগুন আব্দুল্লাহ ইবনে উবাইর ছাড়ে নাই। আচ্ছা, তা আব্দুল্লাহ ইবনে উবাই সব আমল করছে তারপরেও জাহান্নামী কেন? তার তো আমলে কোনো সমস্যা নাই, আমল তো সব ঠিক আছে, কিন্তু তার সমস্যাটা কোন জায়গায়? তার সমস্যাটা ছিল ইমানের ভিতরে, তার ভিতরে কালবের ভিতরে ইমান ছিল না, তার কালবের ভিতরে ইমান ছিল না, কিন্তু বাহিরে দেখলে বোঝা যাইতো না তার ভিতরে যে ইমান নাই। তাহলে যদি ইমান না থাকে যত আমল করেন না কেন, 50 বার হজ করছেন কিন্তু আপনার ভিতরে ইমানের সমস্যা, আপনি কি জান্নাত পাইবেন না জাহান্নাম পাইবেন? 50 বার হজ করিও আপনি কি জাহান্নামী হাজী সাহেব? 50 বার হজ করছেন আপনি, ভিতরে ইমান নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়েন, তাহলে আপনি জান্নাতি না জাহান্নামী? জি, অনেকে সন্দেহ করে কয়েত নামাজ পড়ে তাও জাহান্নামী। আব্দুল্লাহ ইবনে উবাইর মতো নামাজ এরা পড়ে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই এত নামাজ পড়ে, এত যাকাত আদায় করে, এত হজ করেও জাহান্নামী, কারণ সমস্যাটা হলো ইমানের। সমস্যাটা কোন জায়গায়? ইমানের। আল্লাহ পাক জান্নাত দিতে হইলে 1 নম্বর শর্ত ইমান, ইমান নাই জান্নাত নাই, ইমান আছে জান্নাত আছে, ইমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দেন। আচ্ছা, আরেকজন মানুষ দেখেন আবু তালেব, নাম শুনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয় মাশাআল্লাহ, দেখে এই গ্রামের বাইরা তো অনেক শিক্ষিত, সব জানে দেখি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, আল্লাহর এই বান্দা ইসলামের সহযোগিতার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতার জন্য জীবনের প্রতিটি ক্ষণ নবীর সহযোগিতায়, নবীর সাহায্যে, দিনের মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহর এই বান্দা সারা জীবন কাটাইছে। নবীর মহব্বত আবু তালেবের মধ্যে কম ছিল না বেশি ছিল? আবু তালেবকে রাসূলের কম মহব্বত করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হারাইলেন, বাবা হারাইলেন, দাদা হারাইলেন, সবাইকে হারানোর পরে আল্লাহর এই জমিনে যিনি আশ্রয় দিয়ে মায়ের আদর, বাবার আদর, দাদার আদর সব করে যিনি লালন পালন করলেন সেই মানুষটার নাম কি? তাহলে নবীর প্রতি মহব্বত এই লোকের কম ছিল না বেশি ছিল? এত মহব্বত থাকিও আল্লাহর এই বান্দা জাহান্নামী না জান্নাতি? তা নবীর মহব্বতে আবার জাহান্নামে যায় কেমনে? জি, আমাদের দেশে বলে যে নবীর মহব্বতের জন্য পাগল, আশেক রাসুল, আশেক রাসুল, সব রাসুলের আশেক। এখন আবু তালেবের থেকে কি আপনি বেশি আশেক রাসুল? আবু তালেবের অবদান যদি আমরা আলোচনা করি চোখের পানি আসবে। নবী সাল্লামের কঠিন কঠিন মুহূর্তগুলোতে আবু তালেব রাসুলকে কিভাবে সাহায্য সহযোগিতা করছে। আবু তালেবের কারণে মক্কার এমন কোন মুশরিক, এমন কোন শয়তান ছিল না যে শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহির গায়ে হাত তোলার সাহস করত, নবী সাল্লামের গায়ে একটা মানুষ সরাসরি হাত তোলার মারার অত্যাচার করার সাহস করে নাই, কার জন্য? আবু তালেবের জন্য। তাহলে বোঝা যায় আবু তালেব নবীকে কেমন মহব্বত করত। কিন্তু সেই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? তাহলে বোঝা যায় ইমানবিহীন নবীরে মহব্বত করলে সেরে কি পদ্ধতিতে নবীরে মহব্বত করলে জান্নাত পাওয়া যায় না জাহান্নাম পাওয়া যায়? খালি নবীর মহব্বত মহব্বত কই পাগল, কিন্তু ইমানের খবর নাই, শেরেক করে শেরেকের রাস্তা না, আবার নবীর পাগল। এই নবীর পাগল আবু তালেব নবীর পাগল। আবু লাহাবের নাম শুনছেন নাকি? কোরআনেই আছে আবু লাহাবের নাম, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ পাক বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব নবীর মহব্বত করছে কিনা বলেন তো দেখি, করে নাই? আবু লাহাব তার দাসী পর্যন্ত নবী সাল্লামের খেদমতের জন্য দিয়ে দিছেন। তবে ওই কথাগুলো মিথ্যা কথা যে আবু লাহাব নাকি এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে দাসীর আজাদ করে দিছে, আর ওই কারণে প্রতি সোমবারে নাকি আবু লাহাবের এখান দিয়ে নাকি আল্লাহর রহমত আসে আঙ্গুল দিয়ে, এই জন্য আজাব কম হয়, এই জাতীয় কথাগুলো মিথ্যা কথা। কিন্তু দাসী সুয়াইবিয়াকে নবী সাল্লামের খেদমতের জন্য দিয়ে দিছেন এটা সত্য কথা। তাহলে কেমন মহব্বত বাতিজারে দুধ পান করানোর জন্য, বাতিজার খেদমতের জন্য নিজের দাসীটা দিয়ে দিছেন? তাহলে নবীর মহব্বত কম করছে না বেশি করছে? এত মহব্বত করিও আবু লাহাব জান্নাতি না জাহান্নামি? তাহলে বোঝা যায় যে ইমান এমন এক জিনিস, আমল যতই থাকুক সব আছে কিন্তু ইমানে গন্ডগোল, তাহলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমলের থেকে বেশি গুরুত্ব দিতে হবে ইমানকে। এক নম্বরে গুরুত্ব দিতে হবে ইমান, তারপরে আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত জায়গায় ইমান আর আমলের কথা বলছেন, আগে ইমানের কথা বলছেন তারপরে আমলের কথা বলছেন। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আগে ইমান তারপরে আমলে সালিহাত। ওয়াত-তীনি ওয়াজ যাইতুনি ওয়া তূর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আগে আমানু তারপরে আমিলুস সালিহাত। ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ পাক বলেন রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দুইটা জিনিস দেখব, এক নম্বরে যেটা দেখব সেটা হলো ইমান, দুই নম্বরে যেটা দেখব সেটা হলো আমলে সালেহ। জান্নাত পেতে হলে প্রথম লাগবে কি? আচ্ছা এবার আসেন, ইমানের বাড়ি কোথায়, ইমানের ঘর কোথায় বলেন তো দেখি। ইমানের একটা বাড়ি নাই, ঠিকানা নাই। আচ্ছা বলেন দেখি, আল্লাহর ঘর আছে নাকি জমিনে? কোনটা? এটা মসজিদ হলো বাইতুল্লাহ। তাহলে বোঝা যায় আপনাদের গ্রামেও আল্লাহর বাড়ি আছে, আল্লাহর পুরা জমিনে যেখানে যাবেন সেখানে কিন্তু আল্লাহর বাড়ি আছে। সৌদি আরবে গেলে দেখবেন, ওই মক্কায় গেলেও বাদশার বাড়ি পাওয়া যায়, মদিনা গেলেও বাদশার বাড়ি পাওয়া যায়, রিয়াদ গেলেও বাদশার বাড়ি পাওয়া যায়, সব জায়গায় আছে। কারণ কি? বাদশা বিভিন্ন জায়গায় সফরে যাবে, সফরে গেলে ওই বাড়িতে অবস্থান করবে। আল্লাহর জমিন, এই জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই সকল মখলুকাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য পুরা জমিন ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আছে, বাড়ি আছে, আছে না? আপনাদের গ্রামেও আছে আল্লাহর বাড়ি? এমন কোন গ্রাম, এমন কোন জনপদ, এমন কোন এলাকা নাই যেখানে আল্লাহর বাড়ি নেই। এমন কি এই উম্মতের বড় বৈশিষ্ট্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুইলাতলি আল আরদা মাসজিদা, আমার বড় বৈশিষ্ট্য হলো অন্য অন্য নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট জায়গা রাখতেন মসজিদের জন্য, আমার বৈশিষ্ট্য হলো পুরা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মসজিদ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, পুরা জমিনে মসজিদ, তাহলে পুরা জমিনে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহরও ঘর আছে। ইমানের একটা ঘর নাই, ইমানের বাড়ি নাই, কোন জায়গা সেটা চিনেন নাকি? এত দামি জিনিস, মূল্যবান জিনিস, এগুলো কিন্তু জানতে হবে, ইমানের এলেম লাগবে। সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াত, আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম, ও দুনিয়ার মানুষ, এলেম শিখো, জানো, বুঝো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। এই তাওহীদের জ্ঞান, এই ইমানের জ্ঞান শিখো। সুবহানাল্লাহ, ইমানের জ্ঞান শিখা ফরজে আইন। প্রত্যেক পুরুষকে, নারীকে ইমানের জ্ঞান শিখতে হবে, ইমান জানতে হবে। কারণ ইমান আমার আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। ইমানের কারণে জান্নাত, ইমানের কারণে জাহান্নাম। এটা খেলাধুলার বিষয় না, হালকা বিষয় না, ইমানের বিষয় অনেক জটিল বিষয়। এই জন্য এই মূল্যবান জিনিস সম্পর্কে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। এবার বলেন, ইমানের ঠিকানা, ইমানের বাড়ি কোথায়? ইমানের বাড়ি মনে রাখবেন মদিনা। ইমানের বাড়ি কোথায়? এই মদিনার আরেক নাম, মদিনার অনেকগুলো নাম আছে, মদিনার আরেক নাম হলো দারুল ইমান। মদিনার আরেক নাম কি? দারুল ইমান। ইমানের বাড়ি, ইমানের ঘর মদিনা। মদিনার নাম হলো দারুল ইমান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন, মসজিদে নববীতে স্বর্ণাক্ষরে সুন্দর করে হাদিসটা লেখা আছে, ইন্নাল ইমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমান, ইসলাম শুরু হয়েছে অল্প কয়জন মানুষের মাধ্যমে। এই ইমান, ইসলাম সারা দুনিয়া ঘুরে আসবে, ঘুরে আবার মদিনার ইমান মদিনায় চলে আসবে। আর মদিনার ইমান যখন মদিনায় আসবে, ফাতুবা লিল গুরাবা, অল্প কয়জন মানুষ ইসলামের সূচনাতে, যেমন অল্প কয়জন, দশ বারো জন, পঞ্চাশ জন, একশো জন সাহাবি দিয়ে দিন শুরু হয়েছে, আবার দিনের ইমানের সমাপ্তিটাও ঘটবে এরকম অল্প কয়জন মানুষের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইমান আবার মদিনার ইমান মদিনা গিয়ে আশ্রয় নিবে। যেমনি ভাবে গর্ত থেকে সাপ বের হইলে চতুর্দিকে ঘুরাঘুরি করে আবার গর্তের মধ্যে ফিরে আসে, তাহলে মদিনার হলো ইমানের বাড়ি, দারুল ইমান। এই জন্য সারা দুনিয়ার কোন জায়গায় যদি ইমান না থাকে, ইমান থাকবে কোথায়? মদিনাতে থাকবে। কিয়ামত পর্যন্ত মদিনা ইমান শূন্য হবে না। সুবহানাল্লাহ। মদিনাতে, দুনিয়ার কোথাও যদি ইমান না থাকে, থাকবে কোথায়? মদিনাতে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইমান লা ইয়ারিজু ইলাল মদিনা। অবশ্যই, অবশ্যই দুইবার তাকিদ দিবেন যে ইমান মদিনাতে আবার ফিরে আসবে। তাহলে এই ব্যাপারে আমরা একটা নিশ্চয়তা পাইলাম, আল্লাহর জমিনে ইমানের ঠিকানা কোথায়, এই ঠিকানাটা চিনে রাখবেন। এই ঠিকানা চিনতে যদি ভুল করেন, তো ঢাকা শহরে, পুরো ঢাকা শহর ঘুরে ফেলবেন, আপনার সাসার, আপনার কাকুর বাড়ি খুঁজে পাবেন না, কাকুর ঠিকানা খুঁজে পাবেন না, যে সাসার বাড়িতে বেড়াইতে গেছেন, এখন সাসার আপনি ঠিকানায় জানান না, এখন আপনি এখান থেকে যাত্রা বাড়িতে ঢুকে বলতেছেন, ভাই আমার সাসার বাড়িটা কোথায়? তা আপনার সাসার বাড়ি কে চিনে? আপনি বসুন্ধরা যায় কোন সাসার বাড়ি কই? আপনি ওখান দিয়ে ওই ফার্ম গেট যায় সাসার বাড়ি খুঁজেন, আপনি মিরপুর যায় সাসার বাড়ি খুঁজেন, সারা জীবন ঢাকা শহরে সাসার বাড়ি খুঁজে ফেলবেন, কিন্তু আপনি সাসার বাড়ি খুঁজে পাবেন না। এই জন্য ইমানটা ঠিকানা, অ্যাড্রেস জানতে হবে, ইমানের অ্যাড্রেস ঠিকানা জানলে, ইমানের বাড়ি জানলে ইমান খুঁজে পাইবেন। কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম 99% মানুষ ইমানের ঠিকানা জানে না, ইমানের অ্যাড্রেস জানে না। জিজ্ঞেস করলে, ভাই ইমানের বাড়ি কোথায়, বলতে পারে না। আপনারা যে বলতে পারেন না এমন না, এই দেশের 99% মুসলমান জানে না ইমানের ঠিকানা কোথায়, ইমানের বাড়ি কোথায়। তাহলে ইমানের বাড়ি কোথায় পাইলাম? মদিনা মুনাওয়ারা। আমাদের দেশের ভাইয়েরা, আমাদের দেশের বোনেরা মদিনার গান গায় খালি, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলব না বলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা। শুনছেন না গান? সোনার মদিনার প্রাণের মদিনার কত গান যে বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। গান বানানো ভালো জিনিস, মদিনার মহব্বত, কিন্তু গান বানাইতে যাই মদিনার ঠিকানার কথা শুনলে আবার গরম হয়ে যায়, মদিনার আমল দেখলে আবার গরম হয়ে যায়। মদিনার মহব্বতে গান গায়, মদিনার মহব্বতে পাগল, কয় বলিনি বলবো না বলতে পারি না আমার সোনার মদিনা। তো সোনার মদিনার আমল, মদিনার মহব্বত যেমন, মদিনা যেমন দারুল ইমান, মদিনা তেমন দারুল এলেম, মদিনা তেমন দারুল আমল। তো মদিনার আমল দেখলে আপনি এত রাগ কেন? কি বলেন, আমি ভুল বললাম নাকি? অনেককে দেখি মদিনার গান গায়, সুন্দর সুন্দর মদিনার গান, যে মদিনার মহব্বতে চোখের পানি ফেলি, এটা খুব ভালো জিনিস। তাহলে মদিনা যদি দারুল ইমান হয়, মদিনা যদি দারুল এলেম হয়, মদিনা যদি দারুল আমল হয়, তো মদিনার আমল কিয়ামত পর্যন্ত সহি আমল। এই বাংলাদেশের ঢাকার আমল ভুল হইতে পারে, ইন্ডিয়ার দিল্লির এলেম ভুল হইতে পারে, পাকিস্তানের লাহোরের এলেম, পাকিস্তানের করাচির এলেম ভুল হইতে পারে, কিন্তু মদিনার এলেম মদিনার আমল ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই গ্যারান্টি কি আমি দিতেছি? কে দিছে? ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা। আমার রাসূল 1400 বছর আগে বলে গেছেন, আমার উম্মতরা শোনো, এমন একটা সময় আসবে ঈমান রাখা অনেক কষ্টকর, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেমন কষ্টকর, ঈমান ধরে রাখাও কষ্টকর। সকালবেলায় তুমি মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় মুমিন সকালবেলায় কাফের, ওই অবস্থায় সারা দুনিয়ার মধ্যে কোথাও তুমি ঈমান খোঁজার দরকার নাই। আমি রাসূল যেই জায়গার মধ্যে সেই জায়গায় মদিনা মুনাব্বারার মধ্যে ঈমান থাকবে। সুবহানাল্লাহ। তাহলে চারিদিকে ঈমান না খুঁজি, ঈমান খোঁজার জন্য ইন্দোনেশিয়া যাওয়া দরকার নাই, ঈমান খোঁজার জন্য অস্ট্রেলিয়া যাওয়া দরকার নাই, ঈমান খোঁজার জন্য জাপানে যাওয়া দরকার নাই, ঈমান খোঁজার জন্য আমেরিকা দরকার নাই, ঈমান খোঁজার জন্য লন্ডন দরকার নাই, ঈমান খুঁজতে হবে কোথায়? মদিনা। শুধু গান গাইলাম কিন্তু মদিনার ঈমান খুঁজি না। আচ্ছা, সারা দুনিয়ার একজন মুআল্লাম আছে, ওই মুআল্লামের নাম জানেন? মুআল্লাম বুঝেন, মুআল্লাম মানে শিক্ষক, টিচার। সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য একজন টিচার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমান। আল্লাহর এই জমিনে যত মানুষ আছে, জিন আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের আমি হইলাম মুআল্লিম, আমি হইলাম উস্তাদ, আমি হইলাম শিক্ষক। আর সারা দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আছে, যত মাখলুকাত আছে, সবগুলা হলো আমার স্টুডেন্ট। তাহলে আমরা কি শিক্ষক না স্টুডেন্ট? স্টুডেন্ট, আমরা ছাত্র, সবগুলো ছাত্র। আর শিক্ষক একজন জমিনে, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত, আল্লাহ পাক রাসূলকে বলছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে ঘোষণাটা দিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসুল আপনি বলেন, ইয়া আইয়ুহান্নাস, হে দুনিয়ার সকল মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, দুনিয়ার মধ্যে যত মানুষ আছো সকল মানুষের জন্য, সবার জন্য আমি আল্লাহর রাসুল। সুবহানাল্লাহ। তাহলে রাসুল শুধু মক্কার জন্য মদিনার জন্য না, রাসুল জামিআ সারা দুনিয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আমার আলম যতদূর বিস্তৃত, আমি যতদূরের জন্য রব, আমি যতদূরের জন্য রাব্বুল আলামিন, আপনিও ঠিক ততদূর এরিয়ার জন্য আপনাকে রহমত স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ যতদূরের রাব্বুল আলামিন, রাসূল ততদূরের রাসূল রাব্বুল আলামিন। আল্লাহর আলম যতদূর বিস্তৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তত দূর পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের জন্য মুআল্লিম কে? বাংলাদেশের মুআল্লিম কে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্ডিয়ার মুআল্লিম কে? পাকিস্তানের মুআল্লিম কে? ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মুআল্লিম কে? তাহলে সবার মুআল্লিম যিনি, তিনি আছেন কোথায়? মদিনা। এই জন্য মদিনা খালি দারুল ইমান না, মদিনা দারুল এলেমও, এলেমেরও কেন্দ্রস্থল। কারণ মুআল্লিম যেখানে, এলেম তো সেখানেই থাকে। কি বলেন? ওস্তাদ যেখানে, এলেম সেখানে থাকে না? ওস্তাদ এক জায়গায়, এলেম কি আরেক জায়গায় থাকে নাকি? ওস্তাদ যেখানে, এলেম থাকে সেখানে। তো মুআল্লিম যিনি সারা দুনিয়ার, সে মুআল্লিম যেখানে, সারা দুনিয়ার এলেমও আছে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি এই জন্য বলছেন যে সারা দুনিয়ার মধ্যে দাজ্জাল ঢুকবে, মদিনার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রত্যেক গলিতে গলিতে ফেরেশতা নিয়োজিত রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য কোন রাস্তা দিয়ে, কোন গলি দিয়ে দাজ্জাল ঢুকতে পারবে না। আচ্ছা শুনুন, আমরা যে ঘরের মধ্যে রাত্রে খাবার দাবার রান্না করে রাখি, আমরা সব পাতিলের মধ্যে কি করি? ঢাকনা দিয়ে রাখি। কেন রাখি? রাত্রে বিড়াল ঢুকতে পারে, বিড়াল ঢুকে মুখ দিতে পারে। বিড়ালে মুখ দিলে এগুলো আর খাওয়া যায়। তাহলে বোঝা যায়, বিড়ালে মুখ দিলে যেমন খাওয়া যায় না, এলেমের মধ্যে যদি দাজ্জালে মুখ দে তো ওই এলেমের মধ্যে ভেজাল ঢুকে যায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার এলেমের ব্যাপারে নিশ্চয়তা দিছেন যে সারা দুনিয়ার সমস্ত এলেমের মধ্যে দাজ্জাল মুখ দিতে পারে, কিন্তু মদিনার এলেমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হেফাজত করবেন সেই মদিনার এলেমের মধ্যে দাজ্জাল মুখ দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মদিনার এলেমটা দাজ্জাল মুক্ত এলেম। কুকুরে যেমন মুখ দিতে পারে না খাবারের মধ্যে, বিড়াল যেমন মুখ দিতে পারে না, মদিনার এলেমের মধ্যেও দাজ্জাল মুখ দিতে পারে না। তাহলে বাংলাদেশের এলেমের মধ্যে দাজ্জাল মুখ দিতে পারে কিনা? ইন্ডিয়ার এলেমে, পাকিস্তানের এলেমে, আমেরিকার এলেমে, সব জায়গার এলেমে দাজ্জাল মুখ দিতে পারে, কিন্তু মদিনার এলেমে দাজ্জাল মুখ দিতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য মদিনার এলেমটা বিশুদ্ধ এলেম, মদিনার ইমানটা সহি ইমান, মদিনার আমলটাও বিশুদ্ধ। বলে আমল কেমনে বিশুদ্ধ হইল? যে জায়গার ইমান বিশুদ্ধ, যে জায়গার এলেম বিশুদ্ধ, সেই জায়গার আমল কি অশুদ্ধ থাকে নাকি? কি বলেন? ইমানও বিশুদ্ধ, এলেমও বিশুদ্ধ, তো সেই জায়গার আমল কি অশুদ্ধ? যেই জায়গার ইমানের ব্যাপারে নবী সাল্লাম নিশ্চয়তা দিয়ে গেলেন, যেই জায়গার এলেমের ব্যাপারে নবী নিশ্চয়তা দিয়ে গেছেন, তাহলে সেই জায়গার আমলও কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ আমল। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, দুনিয়ার যত বড় বড় আলেম নবী সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত সবগুলার মার্কাজ মদিনা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় আলেম যারা, তারা কোথায় ছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, এই সাহাবী কোথায় থাকতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বড় মুহাদ্দিসাদের একজন, তিনি কোথায় থাকতেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি কোরআনের রাইসুল মুফাসসিরিন, যিনি কোরআনে কারিমের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা, তিনি কোথায় থাকতেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি বড় ধরনের মুহাদ্দিস, তিনি কোথায়? অর্থাৎ যত তাফসীরের জ্ঞানওয়ালা, যত হাদিসের জ্ঞানওয়ালা, যত ফিকহি জ্ঞানওয়ালা, যত ইস্তিহাদের জ্ঞানওয়ালা, যুগে যুগে সবগুলার মার্কাজ ছিল মদিনা। সুবহানাল্লাহ। 1400 বছর ধরে ইমাম মালিকের মতো ইমাম কোথায় ছিলেন? মদিনা। তাবেইনদের মধ্যে, তাবে তাবেইনদের মধ্যে, সালফে সালেহীনদের মধ্যে সবচেয়ে বড় বড় আলেম সবগুলার মার্কাজ ছিল মদিনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মৃত্যুকে সৌভাগ্যের মৃত্যু বলছেন। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনা ছেড়ে দূরে কোথাও যাইতেন না, এই আশঙ্কায় যে বাহিরে গেলে যদি মরে যান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হাদিস সংগ্রহ করার জন্য বেশি দূরেও যান নাই, খালি মক্কা পর্যন্ত গেছেন। উনি ভয় পাইতেন, আমি যদি দূরে কোথাও যাই ওখানে মরি যাই। মানে উনার মনে সবসময় এটা ছিল যে আমি যেন মদিনায় মরি, মদিনার মৃত্যুটা যেন আমার নসিব হয়। সুবহানাল্লাহ। তাহলে মদিনার মৃত্যুর এত ফজিলত কেন? মদিনার মৃত্যুর ফজিলতের কারণ, মদিনার ভিতরে সমস্ত ওলামায়ে কেরামদের এলেমের মার্কাজ, এলেমের রাজধানী, এখানে সমস্ত বড় বড় আলেমেরা এখানে থাকবে। মদিনার মৃত্যুর যখন ফজিলত রাসুল বলে দিবেন তখন দুনিয়ার সব বড় আলেমেরা মদিনায় চলে আসবে, সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা এবং বোনেরা দেখুন, এই মদিনা মুনাব্বারার আমল, মদিনা মুনাব্বারার এলেম, মদিনা মুনাব্বারার মধ্যে কোন মুনাফেকের অবস্থান মদিনার মধ্যে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনা এমন এক জিনিস, এটা কামারের হাফরের মতো। হাফর বুঝেন, এরকম টানে যে, এটার আপনারা কি বলেন? জি, এক এক এলাকায় এক একটা বলে, দেখবেন যে কামারের দোকানে এরকম টানে টানে টানে। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনা হইল এরকম হাফরের মতো। মদিনার ভিতরে কোন মুনাফেক যদি ঢুকে পড়ে, মদিনার ভিতরে কোনো মুশরিক যদি ঢুকে পড়ে, মদিনার ভিতরে যদি কোনো কাফের ঢুকে পড়ে, তার শরীরের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা তৈরি হবে, মদিনা নিজেই তাকে মদিনা থেকে বের করে দিবে। এই লোক মদিনার ভিতরে থাকতে পারবে না। তাহলে বোঝা যায় মদিনায় কোনো মুনাফেক থাকতে পারে না, মদিনায় মুনাফেক থাকতে পারে না, এটা মদিনায় বের করে দে, সুবহানাল্লাহ। তাহলে মদিনায় মুনাফেকের জায়গা নাই, মদিনা খালি ইমানের জায়গা। আমার সম্মানিত ভাইরা, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, আমরা সবাই মহামূল্যবান হলো আমাদের ইমান, মহামূল্যবান হলো আমল, ইমানের সাথে আমলও নিতে হবে। তাহলে ইমানের ঠিকানা, ইমানের মার্কাজ পাইলাম আমরা মদিনা, ইমানের রাজধানী মদিনা, এলেমের রাজধানীও মদিনা, তাহলে আমলের রাজধানীও মদিনা। এই জন্য মদিনার কোনো আমলকে যদি কেউ অহংকার করে, যদি বলে যে মদিনার আমল ভুল, যদি বলে যে মদিনার আমল ইহুদিদের আমল, মদিনার আমল যদি বলে যে এটা অমুক অমুক, বিভিন্ন ভাষায় আমি নাম নিলাম না, গালিগালাজ করে, মদিনার কোনো আমলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি, কোনো ভাই, কোনো আলেম যদি কথা বলেন, তো তিনি সরাসরি কোরআন সুন্নাহ রাসূলের বিরুদ্ধে কথা বললেন। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি অত্যন্ত আফসোসের বিষয়, মদিনার আমলের বিরুদ্ধে অনেক আলেম, বড় বড় আলেম, হয়তো মূর্খ মানুষ হলে বলতে পারে, কিন্তু বড় বড় আলেম আমরা সমাজে তাদেরকে চিনি, এরকম লোকেরাও দেখি যে, এরকম ওলামায়ে কেরামও দেখি যে মদিনার আমলের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমার ভাইয়েরা, তাহলে এই ইমান শিখতে হবে, ইমানের নমুনাটা দিতে হবে কোথা থেকে? মদিনা থেকে। আচ্ছা, এবার আসেন, আমার আপনার মৃত্যুর পরে একটা পরীক্ষা হবে, হবে না? কোন জায়গায় সেটা? মাশাআল্লাহ, সবাই তো জানেন পরীক্ষা একটা হবে। পরীক্ষা কয়টা? একটা না দুই? কয়টা পরীক্ষা? মোট তিনটা, আলহামদুলিল্লাহ। বুঝা যায় পুরানা স্টুডেন্টও আছে, আগের ক্লাসও করছে এবং পড়া ভালো মুখস্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে পরীক্ষা কয়টা? তিনটা, একটা হলো কবরে, একটা হলো হাসরে, আর একটা হলো জান্নাতে, সুবহানাল্লাহ। আপনার যখন প্রিলিমিনারি হয়, তখন প্রিলিমিনারির সময় হলো শর্ট কোশ্চেন, দেখবেন যে বিসিএস পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা একটা হয়, সেটার মধ্যে 100টা কোশ্চেন থাকে, খালি আপনি বৃত্তবরাত করবেন 100টা। ফাইনাল পরীক্ষা যখন, তখন বিষয়ভিত্তিক আলাদা আলাদা, বাংলার 100, ইংরেজি 100, সাধারণ জ্ঞান 100, এরকম আলাদা আলাদা হয় না? আবার ভাইবা যখন হয়, তখন কিন্তু যিনি পরীক্ষা কমিটির চেয়ারম্যান তার সাথে আপনার সরাসরি মোলাকাত হয়। আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন তখন কিন্তু পরীক্ষা কমিটির চেয়ারম্যানকে দেখেন নাই, যখন লিখিত পরীক্ষা দিচ্ছেন তখনও দেখেন নাই, কিন্তু যখন ভাইবা দিতে যাইবেন দেখবেন যে পরীক্ষা কমিটির চেয়ারম্যান আপনার সামনে বসে আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য তিনটা পরীক্ষার ব্যবস্থা করছেন। প্রথম নম্বরে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রিলিমিনারি পরীক্ষার ব্যবস্থা করছেন, হাসরের ময়দানে লিখিত পরীক্ষার ব্যবস্থা করছেন, জান্নাতের ভিতরে মৌখিক পরীক্ষার ব্যবস্থা করছেন। এজন্য আপনি কবরে যখন পরীক্ষা দিবেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন না, পরীক্ষা কমিটির চেয়ারম্যানকে দেখা যাবে না। পরীক্ষা নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে কিন্তু কবরেও দেখবেন না, হাসরের ময়দানে পরীক্ষা দিবেন সেখানেও দেখবেন না, কিন্তু যখন বাইবা দিতে যাবেন আপনি আল্লাহর সাথে আপনার মোলাকাত হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে বাইবা পর্যন্ত পৌঁছতে হলে, মৌখিক পরীক্ষা পর্যন্ত পৌঁছতে হলে আগে তো আপনি প্রিলিমিনারি পাস করতে হবে, লিখিত পরীক্ষা পাস করতে হবে, তারপরে না বাইবা দিবেন। আপনি প্রিলিমিনারিও পাস করলেন না, লিখিত পরীক্ষাও পাস করলেন না, আপনি বাইবাতে যেতে পারবেন? সম্ভব না, আল্লাহকে দেখাও সম্ভব না। এজন্য প্রথম যে পরীক্ষাটা সেটা কিন্তু শর্ট কোশ্চেন, খালি ওই যে বৃত্ত বরাদ করা, কবরের প্রশ্ন কয়টা মাশাআল্লাহ। তাহলে কবরের প্রশ্নগুলো বলেন দেখি, এক নম্বর কোশ্চেন মার রাব্বুকা, দুই নম্বর কোশ্চেন ওয়ামা দীনুকা, তিন নম্বর হলো ওয়ামান নাবিয়ুকা। কত ছোট ছোট প্রশ্ন, না লম্বা না, কিন্তু একেবারে ছোট প্রশ্ন, এগুলোর উত্তরও কিন্তু ছোট ছোট। রাদিতু বিল্লাহি রাব্বা, এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। ওয়াবিল ইসলামে দীনা, দুই নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, তিন নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। দেখেন প্রশ্ন তিনটা এই এক মিনিটের ব্যাপার, উত্তরও এক মিনিটের ব্যাপার, কত সংক্ষিপ্ত পরীক্ষা দেখেন। কিন্তু পরীক্ষাটা অনেক গুরুতর, অনেক কঠিন। এই পরীক্ষাটার মধ্যে যে পরীক্ষাটা হবে, এখানে কোনো আমলের পরীক্ষা আছে কিনা। তিনটা পরীক্ষা কিন্তু ইমানের পরীক্ষা, এখানে কিন্তু আমলের কোনো পরীক্ষা নাই। এখানে কি নামাজ পড়ছো কিনা এটা আছে, তারপর রোজা রাখছিল কিনা, হজ করছো কিনা, জাকাত দিছো কিনা, কোনো আমলের প্রশ্ন কবরে আছে? সব প্রশ্ন কিসের? ইমানের। সুবহানাল্লাহ। তাহলে ইমান আগে, ইমানে পাশ করলে তারপরে হাশরের ময়দানে ফাইনাল পরীক্ষা, লিখিত পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে প্রথম কি প্রশ্ন? ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পরীক্ষা শুরু হয়ে যাবে নামাজের প্রশ্ন দিয়ে, সলাতের প্রশ্ন দিয়ে, সলাত দিয়ে শুরু কিয়ামতের ময়দানে। কিন্তু কবরের মধ্যে সলাতের প্রশ্নও নাই, জাকাতের প্রশ্নও নাই, হজের প্রশ্নও নাই, সিয়ামের প্রশ্নও নাই। প্রশ্ন তিনটা কিসের? ইমানের। তাহলে বোঝা যায় ইমান আগে, ইমানটা আগে, ইমানটা সত্য সহি বিশুদ্ধ করতে হবে কবরের পরীক্ষায়। এই তিনটা কোশ্চেনের সাথে গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত কিসের? ইমানের। সুবহানাল্লাহ। এই তিনটা পত্রের সাথে, এই কবরের তিনটা পত্র, এই তিনটা পত্রের যদি আপনি ভালোভাবে পড়াশোনা করেন, জানেন, তাহলে আপনার জন্য কি আছে? জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি তিনটা পরীক্ষায়, তিনটা কোশ্চেনে ফেল করেন, তা আপনার জন্য কি আছে? জাহান্নাম। আল্লাহু আকবার। আচ্ছা, এবার একটা প্রশ্নের উত্তর দিবেন। কবরের মধ্যে যে প্রশ্নটা হবে, প্রিলিমিনারি পরীক্ষাটা হবে, এই পরীক্ষার প্রশ্ন কয় সেট হবে? পরীক্ষা কয় সেট, প্রশ্ন কয় সেট বলেন দেখি? সেট বুঝছেন তো? এক এক বোর্ডে এক এক রকমের প্রশ্ন সেট হয় না? ধরেন বাংলা পরীক্ষা, কুমিল্লা বোর্ডে একরকম, চট্টগ্রাম বোর্ডে একরকম, ঢাকা বোর্ডে একরকম, এরকম আলাদা আলাদা প্রশ্ন হয় না? আচ্ছা বলেন, কবরের যে পরীক্ষাটা হবে, এখানে কয়টা প্রশ্ন হবে? জি, প্রশ্ন এক সেট, দ্বিতীয় কোনো সেট নাই। আচ্ছা তাহলে বলেন দেখি, কবরের এই পরীক্ষার মধ্যে শিয়াদের জন্য আলাদা কোনো প্রশ্ন আছে নাকি? মুতাজিলাদের জন্য, সুন্নিদের জন্য, খারেজিদের জন্য, রাফেজিদের জন্য, হানাফিদের জন্য, শাফিদের জন্য, যে এই সেট হানাফি সেট, এই সেট শাফি সেট, এই সেট মালিকি সেট, এই সেট হাম্বলি সেট, এই সেট আহলে হাদিস সেট, এইরকম আছে নাকি? কবরের প্রশ্ন কয়টা, কয় সেট? এক সেট। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় কবরের প্রশ্ন যদি এক সেট হয়, কোশ্চেন যদি এক হয়, তো জমিনে কেন আমরা এত গ্রুপ? কি বলেন? পরীক্ষা তো একটাই, সবের কোশ্চেনও একটা, আনসারও একটা, সব একটা, পরীক্ষা হবে এক সেটে কেয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যেটা সেটাও এক সেট পরীক্ষা, জান্নাত যেটা সেটাও একটাই জান্নাত, জাহান্নাম যেটা সেটাও একটা। তাহলে দুনিয়াতে আমরা এত ফেরকাবাজি কেন, এত দলবাজি কেন? আমাদের সবার পরীক্ষার হলও এক জায়গায়, পরীক্ষার হল কি ভিন্ন ভিন্ন আছে? আচ্ছা বাংলাদেশে আমরা যারা গরিব মানুষ, তারা যেই হলে পরীক্ষা দিব, এই হলে কি ফ্যান আছে, লাইট আছে, আছে না? কবরের মধ্যে কি ফ্যান আছে, লাইট আছে, এসি আছে? আচ্ছা আমরা গরিব মানুষ এই জন্য নাই, কিন্তু যারা কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, তাদের পরীক্ষার হলে কি এসি আছে, লাইট আছে, ফ্যান আছে? কিছুই নেই। পরীক্ষার হল সবার একরকম, গরিবেরটা যেমন, ওই কোটিপতিটাও একই হলে, একই প্রশ্নে, একই সেটে পরীক্ষা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে শিখাচ্ছেন, মুমিন তোমার কবরের পরীক্ষা একই প্রশ্নের সেট, একই কোশ্চেন, একই আনসার, একই জিনিস। সুতরাং দুনিয়ার মধ্যেও খবরদার, আল্লাহর দিন নিয়ে, ইমান নিয়ে দলাদলি করিও না, ইমান নিয়ে ফেরকাবাজি করিও না, আর আমল নিয়ে মারামারি না করি ইমান নিয়ে ব্যস্ত হও। সমাজে এখন আমরা দেখি অনেক জায়গায় আমল নিয়ে মারামারি করে, কয় হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো। আপনারা যারা হজে গেছেন দেখছেন না, হাত বাঁধে না এরকম মানুষ দেখছেন লক্ষ লক্ষ। কেউ এখানে বাঁধেন, কেউ এখানে বাঁধেন, এটা লই মারামারি। আর মক্কাতে মদিনাতে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে, হাতে বাঁধে নাই। আল্লাহ আকবার। তাহলে বুঝা যায় এগুলো ইসলামের সৌন্দর্য। এবং এখানে বান্ধুক, এখানে বান্ধুক, উনি আমার নামাজি ভাই। এবং এটা হাত না বাঁধলেও নামাজের কোনো ক্ষতি হয় না, নিচে বাঁধলেও নামাজের ক্ষতি হয় না, উপরে বাঁধলেও নামাজের কোনো ক্ষতি হয় না, হাত না বাঁধলেও নামাজের ক্ষতি হয় না, আমিন জোরে বললেও নামাজের ক্ষতি হয় না, আস্তে বললেও নামাজের ক্ষতি হয় না, একবারে না বললেও অসুবিধা নাই। কেউ যদি কয় আমিন বললামে না, তারও নামাজ হবে। অথচ এই জিনিসগুলো নিয়ে আমাদের সমাজে একজন আরেকজনের কাফেরও বানায় ফেলায়, নাউজুবিল্লাহ, মুশরিকও বানায় ফেলায়। আবার কয় ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এরকম বলে না, আমরা শুনি আরই বিভিন্ন জায়গায়। অথচ এগুলা একেবারে বেহুদা জিনিস, বেহুদা কাজ। আমরা সমস্ত মুসলমান এক, আমাদের পরিচয় ইমান, পরিচয় ইসলাম, আমাদের কবরের পরীক্ষা এক। আচ্ছা শুনেন, কবরে যখন আমরা যখন এই যে পিএসসি পরীক্ষা হয়, তারপরে জেএসসি পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা হয়, এইচএসসি পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্ন একটা, কিন্তু পরীক্ষার্থী থাকে সরকারি স্কুলের স্টুডেন্টও থাকে, বেসরকারি স্কুলেরও থাকে, প্রাইভেট স্কুলের কেজি স্কুলেরও থাকে, থাকে না, কত রকমের স্কুলের স্টুডেন্ট, কিন্তু প্রশ্ন কয়টা, একটা। এরপরে যখন এক্সামিনার খাতা দেখেন, তখন কিন্তু উনি দেখেন না এটা কি সরকারি স্কুলের ছাত্র, না বেসরকারি স্কুলের ছাত্র, না কেজি স্কুলের ছাত্র, না একাডেমির ছাত্র, এটা দেখে দেখে নাম্বার দেন, এটা দেখে দেখে কিন্তু নাম্বার দেওয়া হয় না। নাম্বার দেওয়ার সময় আপনি কেমন ভালো আনসার করতে পারছেন, আপনি যেই স্কুলের হন না কেন, এক্সামিনার দেখেন আপনি কি আনসার করছেন। কবরের যে দুজন পরীক্ষক ইনভিজিলেটর আপনার আমার পরীক্ষা নেওয়ার জন্য আসবেন, তারা আমাদেরকে জিজ্ঞাসা করবেন না কোন দেশের নাগরিক, কোথা থেকে আসছি, এই প্রশ্ন জিজ্ঞাসা করবেন না, সাদা মানুষ ছিলাম না কালো মানুষ ছিলাম না হলুদ মানুষ ছিলাম, এই খবরও নেবেন না। দুনিয়াতে কোন মাদ্রাসা থেকে এগুলো শিখছি, আলিয়া মাদ্রাসা থেকে শিখছি, না কওমি মাদ্রাসা থেকে শিখছি, না ওয়াজ মাহফিল থেকে শিখছি, না কাত থেকে শিখছি, এই প্রশ্নও কিন্তু করা হবে না। করা হবে, ইনভিজিলেটর দেখবেন যেই প্রশ্নগুলো করা হচ্ছে, আপনি এই প্রশ্নগুলোর সুন্দরভাবে উত্তর দিতে পারতেছেন কিনা। তাহলে সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কবরের প্রশ্ন, হাসরের প্রশ্ন, সব পরীক্ষা, সব প্রশ্ন আবার এক সমস্ত মুসলমানের। সুতরাং সমস্ত মুসলমান আমরা এক, আমরা ভাই ভাই, কোনো দলাদলি ফেরকাবাজি নেই। দুই নম্বরে যে কথা বলবো সেটি হলো, এই ইমানটা মহামূল্যবান এক জিনিস। এই মহামূল্যবান জিনিসের সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থায় এটা চুরি না হয়ে যায়, কোনো অবস্থায় যাতে আমার এই মূল্যবান সম্পদটা চুরি না হয়। আমার মা বোনদেরকে যদি বলি আপনি কোন জিনিসটাকে বেশি মহব্বত করেন, মা বোনদের কাছে বেশি পছন্দের হইল স্বর্ণ গহনা, গহনাগুলাকে কত সুন্দর করে কত জায়গায় লুকায়, রাত্রে চোর ডুকবে, ডাকাত ডুকবে, বিভিন্নভাবে চিন্তায় হয়ে যেতে পারে। এজন্য দেখি একবার ওই খাটের নিচে লুকায়, একবার আলমারির ভিতরে লুকায়। আপনাদের বাসায় এরকম করে না? আমার বাসায় এরকম করে, কয়দিন দেখি যে এখানে লুকায়, কয়দিন দেখি এখানে লুকায়, কয়দিন দেখি এখানে লুকায়, এক জায়গায় রাখে না। কারণ কি জিজ্ঞেস করলাম, বলে যে এগুলা এক জায়গায় রাখা যাবে না, আর এমন জায়গায় রাখতে হবে যাতে চোর ডাকাত কোনোদিন সন্দেহ না করে যে এই জায়গায় স্বর্ণ আছে। আল্লাহ আকবার, কত বুদ্ধি, কত চিন্তা, কত মেধা যে এই স্বর্ণটাকে, মূল্যবান জিনিসটাকে বাঁচানোর জন্য, সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ভিতরে যেই মহামূল্যবান ইমানটা আছে এটা সবসময় পাহারা দিয়ে রাখতে হবে যেন কোনো অবস্থায় আমার ইমানটা চুরি হয়ে না যায়। আমার ইমানটা ডাকাতি হয়ে না যায়, আমার ইমানটা হারিয়ে না যায়, এই ব্যাপারে সবচেয়ে বেশি যত্নবান থাকতে হবে। কারণ কবরে যাওয়ার সময় কি নিয়ে যাবেন, কবরে নিয়ে যাওয়ার সময় কি নিয়ে যাবেন, ইমান যদি চুরি হয়ে যায় তাহলে নিয়ে যাবেন কি? আল্লাহ কোরআনে কারিমে বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইমানদার খবরদার, খবরদার, মুসলিম না হয়ে তুই কবরে আসবি না, মুসলিম হয়ে কবরে যাবেন, ইমান নিয়ে কবরে যাবেন। ইমান যদি সরে নিয়ে যায়, ইমান যদি ডাকাতে নিয়ে যায়, ইমান যদি রাস্তা চিন্তায় হয়ে যায়, এবার আপনি কি নিয়ে যাবেন, ইমান নিয়ে যেতে পারবেন? জানাজার নামাজে কি দোয়া করেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ততদিন আমাকে ইসলামের উপরে বাঁচায় রাখিও, দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানের সাথে আমার মৃত্যু নসিব করিও। এই দোয়া করেন না, তাই ইমান নিয়ে কবরে যাবেন না। তো ইমান যদি চুরি হয়ে যায় কি করবেন, আবার কি নিয়ে যাবেন, ইমান পাইবেন কই, ইমান কি বেচা কিনা হয়? একটু আগে আপনারা বলছেন যে সারা দুনিয়ার সব দিলেও আপনি আপনার ইমানটা দিবেন না, সারা দুনিয়ার সব ক্ষমতা দিলেও দিবেন না, সম্পদ দিলেও দিবেন না, তা আপনি কি এটা বাজারে কিনতে পাইবেন ইমান? তা আপনার ইমানটা যদি চুরি হয়ে যায় তো ইমান পাইবেন কই, আপনি কবরে যাবেন কি নিয়ে? যদি এমন হয়তো যে আমারটা চুরি হয়ে গেছে অসুবিধা নাই, আরেকটা কিনে নিয়ে যাবো, আরেকটা কিনার কোনো পদ্ধতি আছে? কারণ কেউ তো বিক্রি করবে না, আপনি যেমন সারা দুনিয়া দিলেও বিক্রি করবেন না, অন্য কেউ কি আপনার কাছে ইমান বিক্রি করবে নাকি? তা আপনি কবরে কি নিয়ে যাবেন? যদি ইমান নিয়ে না যাইতে পারেন, কবরে যে দুজন ইনভিজিলেটর আছে, ওই ইনভিজিলেটর কি নিয়ে আসবে জানেন? আমাদের টিচাররা হাতে করে কি আনে? আমরা এক সময় যখন ছোট ছিলাম, ছাত্র ছিলাম, ওস্তাদের ভয় করতাম না, ভয় করতাম কিসে? ওই লাঠির ভয়, বেতের ভয়। বেত দেখেই সব ছাত্র সোজা, বেতের ভয়ে। ওই কবরে যে ইনভিজিলেটর, তারা কিরকম বেত আনবেন জানেন? তারাও কিন্তু হাতে বেত লিয়ে আসবো, তারা কিন্তু খালি আসবে না। খালি আসলে আবার আপনারা কি করেন না কি করেন, বাঙালি আবার ডেঞ্জারাস জাতি, কবরে গেছেন এজন্য তারা কিন্তু খালি হাতে আসবে না। আসার সময় তারা নিয়ে আসবে বিমাতারিক মিন হাদিদ। নবী সাল্লাম বলেন, কবরে যে দুজন ফেরেশতা আসবেন, তারা আসার সময় এমন একটা লোহার হাতুড়ি নিয়ে আসবেন, আল্লাহ আকবার, একটা লোহার বিশাল হাতুড়ি তাদের হাতের মধ্যে থাকবে। নবী সাল্লাম বলেন, ওই মাস্টারদের, ওই ইনভিজিলেটরদের হাতুড়িটা এমন, লাউ দরে বা বিহা আলা জাবালিন লাসারা তোরাবা, যদি ওই হাতুড়ি দিয়ে কোন পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয়, ওই পাথরের পাহাড় বেঙ্গে চৌচির হয়ে, গুড়া গুড়া হয়ে, পাউডার হয়ে যাবে, আল্লাহ আকবার। এরকম কঠিন হাতুড়ি নিয়ে ওই মুনকার নকিরেরা আসবেন। আপনি যদি ঈমান নিয়ে না যান, তো ওই হাতুড়ির বাড়ি থেকে উদ্ধার পাওয়ার কোনো সম্ভাবনা নাই, নিশ্চিত। আপনার আমার কোফালে ওই হাতুড়ির বাড়ি ছাড়া আর কিছু নাই, যদি ইমানটা দুনিয়ার থাকতে চুরি হয়ে যায়। আর এটা এমন এক জিনিস আমরা বলতেছি, চুরি হইলে আবার কিনতে পারবেন না। আপনার স্বর্ণ চুরি হয়েছে, বাজারে কিনতে পাওয়া যায়, আপনার ধান চুরি হয়েছে, চাউল চুরি হয়েছে, বাজারে কিনতে পাওয়া যায়, আপনার জামা কাপড় চুরি হয়েছে, বাজারে কিনতে পাওয়া যায়, সব জিনিস বাজারে পাওয়া যায়, কিন্তু ইমানটা তো বাজারে পাইবেন না। কারণ আপনি যেমন ইমান সারা দুনিয়া দিলেও বিক্রি করবেন না, আপনার কাছেও কই ইমানটা বিক্রি করবেন না। একবার যদি হারাইতে পারেন তাহলে সর্বনাশ। তাহলে ইমানের কি করতে হবে? পাহারা দিতে হবে, ইমানকে সযত্নে রাখতে হবে, যাতে আমার ইমানটা চোরে সন্ত্রাসী ডাকাতে নিয়ে যাইতে। আচ্ছা, ইমানের চোর আছে নাকি? ইমানের চোর আছে? চোরে যদি না চিনেন, ডাকাতে যদি না চিনেন, সন্ত্রাসী যদি না চিনেন, তো রাস্তায় দেখা হয়েছে সন্ত্রাসীর সাথে যাই যদি বসে চা খাইতে বসেন, পকেট মারের সাথে যদি যাই বসে গল্প করেন, তা আপনার এখান থেকে গল্পও চলতেছে, এখানে পকেটে হাত দিয়ে টাকাও শেষ, মোবাইলও শেষ, সব শেষ। তাহলে ইমানের চোর, ইমানের ডাকাত, ইমানের সন্ত্রাসী, ইমানের পকেট মার, এদেরকে কিন্তু সিনা ফরস, এজন্য ইমানের নয়টি আরকানের আহকামের মধ্যে একটা আহকাম হইল আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, যাদেরকে মাবুদ মানা হয়, তাদেরকে ভালো করে চিনে রাখা, তাদেরকে বলা হয় তাগুত। তাদেরকে কি বলা হয়? ইমানের সোর, যারা ইমানের ডাকাত, ইমানের সন্ত্রাসী, এদের কোরআনের নাম হলো তাগুত। এজন্য সমস্ত নবীরা দুনিয়াতে আসলে মানুষদেরকে কি বলতেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা দুনিয়ার মানুষদেরকে বলতেন, দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আর তাগুত ছাড়ো, তাগুত পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো, তাগুত চিনে রাখো ভালো করে, কারণ তাগুত না চিনলে যে কোনো মতে তোমার ইমানটা চুরি হয়ে যেতে পারে। এজন্য তাগুত চিনতে হবে। তাগুত জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। জিনের মধ্যে ইবলিস আছে, ইবলিস হলো বড় সন্ত্রাসী, বড় ইমান চোর। ইবলিস হলো সবচেয়ে বড় ইমান চোর, ইমানের ডাকাত, ইমানের সন্ত্রাসী। আবার ইবলিসের দোসর মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। সুতরাং যারা ইমান চোর, ইমান চুরি করে, ইমান ডাকাতি করে, এদেরকে যদি না চিনতে পারেন তো সর্বনাশ, আপনার ইমান যে কোনো মুহূর্তে শেষ। এই জন্য ইমান ভঙ্গের কিছু কারণ আছে, জানেন তো আপনারা? জি, অজু ভঙ্গের কারণ জানেন? অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? কিন্তু আমাদের দেশের 99% মুসলমান ইমান ভঙ্গের কারণ জানে না। তার যেটা সবচেয়ে মূল্যবান, নামাজ যদি একবার ভেঙে যায় আবার কিন্তু পড়া যাবে, অজু একবার ভেঙে গেছে আবার করা যাবে, কিন্তু ইমান ভেঙে গেলে, ইমান চুরি হয়ে গেলে, ইমান ডাকাতি হয়ে গেলে এটা আর পাওয়া যায় না। তাহলে সবচেয়ে বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ইমানের দিকে। কিন্তু ইমানের ব্যাপারে বেখবর মুসলমান, ইমানের খবর নেই। এই 10টা কারণ আমি সংক্ষেপে বলে শেষ করব আলোচনা, একেবারে সংক্ষেপে। আপনারা কিন্তু ভালো করে মনে রাখবেন, ঠোঁটস্থ করে রাখবেন, এই 10টা কারণে আপনার ইমান চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে, সন্ত্রাসী হয়ে যেতে পারে, হাইজ্যাক হয়ে যেতে পারে, এবং এই হাইজ্যাক হয়ে গেলে আর ইমান খুঁজে পাবেন না। এই 10টা কারণ মনে রাখবেন। এক নম্বর কারণ যেটা, সেটা হলো আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা। শিরক করলে আপনার ইমান চলে যায়, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করলে ইমান শেষ। বলে শিরক কি জিনিস? আবার শিরক হলো আপনি আল্লাহর ইবাদত করবেন পাশাপাশি অন্যেরও ইবাদত করবেন, এটার নাম হলো শিরক। আর আপনি আল্লাহরও করেন না, অন্যেরও করেন না, এটার নাম কুফর। কুফর হলো করেই না, কারোই করি না। আর শিরক হলো আল্লাহরও করি অন্যেরও করি। যেমন ধরেন সেজদা, সেজদা কি? সেজদা করা কি? আল্লাহর ইবাদত। সেজদা করা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদা কাকে করবেন? হয় নাই এই, যদি বলেন আল্লাহকে, তাহলে আল্লাহকেও করবেন, কিছুক্ষণ পরে যায় খাজা বাবারেও করবেন, এটার নাম শিরক। আমাদের সমস্যা তাওহীদ না বোঝার সমস্যা। একমাত্র বাদ দিয়ে দিছি আমরা, একমাত্র, এই ওয়ার্ডটা মনে রাখবেন, একমাত্র। আরবিতে বলা হয় ইয়াকা ফকত, ইংলিশে বলা হয় অনলি, একমাত্র। এই জন্য আল্লাহ পাক ঠোঁটস্থ করে দিয়েছেন সূরা আল ফাতিহার মধ্যে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। দুই জায়গায় ইয়াকা ইয়াকা আছে না? এবং আল্লাহ পাক দেখেন সূরা আল ফাতিহাকে প্রত্যেক রাকাতে বাধ্যতামূলক করে দিয়েছেন, যাতে বান্দার শুধু মুখস্থ না, এটা প্রত্যেকটা মুমিনের ঠোঁটস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, যাতে ঠোঁটের মধ্যে থাকে যে ইয়াকা আমি ইবাদত করব, একমাত্র কার? আল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাসজুদু লিশামসে ওয়ালা লিল কামারে ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। আল্লাহ পাক বলেন, খবরদার বান্দা, সূর্যকে কোনোদিন সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, তুমি যেমন আল্লাহর গোলাম, ওগুলো একটা আল্লাহর গোলাম। এক গোলাম আরেক গোলামের কোনোদিন সাজদা করিও না, সাজদা করবা সমস্ত গোলামের যিনি মালিক, সমস্ত গোলামের যিনি খালেক, সাজদা করবা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে। আমাদের সমাজে অনেক ভাই বোনকে দেখি যে আল্লাহকেও সাজদা করে মাঝে মাঝে, আবার বিভিন্ন কবরে মাজারে খানকায় বিভিন্ন জায়গায় যাই, কবরের সামনে সাজদা দিয়ে পড়ে রয়েছে, আছে না? আপনারা দেখছেন নাকি? এই যে ঢাকা শহরেই আছে, দেখবেন যে বিভিন্ন জায়গা দিয়ে গেলে মাজারের মধ্যে কবরের মধ্যে সাজদা দিয়ে পড়ে আছে। এই সাজদা কি? শিরক। সাজদা করতে হবে সাজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি জমিনে আল্লাহর পরে কাউকে সাজদা করা হইতো, কাকে করা হইতো? আল্লাহর রসুলকে করা যাইতো। আল্লাহ রসুলের কাছে পারমিশনও চাইছে সাহাবীরা সাজদা করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের, যিনি তোমাদের রব, আমার রব, সেই রবের একমাত্র ইবাদত করো। আর সম্মান করো তোমাদের ভাইয়ের, আমি তোমাদের ভাই, আমাকে সম্মান করবা, কিন্তু ইবাদত করবা না, খবরদার, ইবাদত করবা শুধু আল্লাহর, সুবহানাল্লাহ, সাজদা করবা শুধু আল্লাহকে, আর কাউকে সাজদা করা জীবিত ওলিরেও সাজদা করা যাবে না, মরা ওলিরেও সাজদা করা যাবে না। জীবিত মৃত কোন আল্লাহর মুখলাসিন সালেহিন, কোন নবী, কোন রাসূল, কাউকে সাজদা করা করলে শিরক, শিরক করলে ঈমান চলে যাবে, শিরক করলে জান্নাত হারাম। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর সাথে শিরক করবি, তোর জন্য আমার জান্নাত হারাম, জান্নাত হারাম হয়ে যাবে। শিরক করবেন সমস্ত আমল বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক বলেন, বান্দা আমার সাথে শিরক করবি, তোর সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ। শিরক হলো মাইনাস, আর ইবাদত হলো কি? প্লাস আর মাইনাসে কি হয়? মাশাআল্লাহ, এই গ্রামের ভাইয়েরা দেখি গণিতেও ভালো, ম্যাথমেটিক্সে খুব ভালো, বীজগণিতের সূত্রও জানে, প্লাস আর মাইনাসে মাইনাস। তাহলে আপনি আল্লাহর ইবাদত করলেন, শিরকও করলেন, দুইটা মিলে কি হয়েছে? মাইনাস। আপনি আল্লাহর ইবাদত করছেন, শিরক করেন নাই, কি হয়েছে? প্লাস। আল্লাহর ইবাদত কম করছেন, তাও ভালো, আপনি শুধু পাঁচ ওয়াক্ত ফরজ পড়ছেন কিন্তু শিরক করেন নাই, আরেকজন ফরজও পড়ছে, সুন্নতও পড়ছে, নফলও পড়ছে, সব পড়ছে, আবার শিরকও করছে, কারটা ভালো? যে কম করছে কিন্তু শিরক করে নাই। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, শিরক করলে ঈমান চলে যায়, ঈমান ভেঙে যায়। আপনি যদি কবরে সাজদা করেন, কবরে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করেন, কবরওয়ালার কাছে যাই বলেন যে বাবা আমার এটা দরকার, বাবা আমার ছেলে দরকার, বাবা আমার মেয়ে দরকার, বাবা আমার সন্তান দরকার, এটা দরকার, আপনার ঈমান থাকবে? শিরক। যা চাইবেন, খেতাবালিশ দরকার, এটাও চাইবেন কার কাছে? আপনার যা দরকার, একটা কলম দরকার, পেন্সিল দরকার, এটা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। বান্দা তোর যা দরকার সব চাইবি একমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাওয়াটার নাম শিরক। তাহলে খাজা বাবার কাছে চাওয়া যাবে নাকি? অথচ আমাদের দেশের কত মুসলমান বলে, কেউ পীরে না খালি হাতে গেলে খাজার দরবারে, খাজার দরবারে গেলে নাকি কেউ খালি হাতে ফিরে না, নাউজুবিল্লাহ। এই কথা বলা, এই কথা বিশ্বাস করা কি শিরক? ঈমান চলে যাবে। কেউ ফিরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে গেলে আপনি খালি হাতে ফিরবেন না, আর যত দরবারে যাইবেন খালি হাতে, খালি পকেটে, খালি ঈমানে ফিরবেন। ঈমানও যাবে, ঈমানও চুরি হবে, পকেটও খালি হবে, দুটোই খালি হবে। এই জন্য কোন খাজা বাবার কাছে কিছু চাইতে খবরদার যাইবেন না, যা চাইবেন সব আল্লাহর কাছে চাইবেন। তাহলে আল্লাহর সাথে কোন অবস্থায় শিরক করা যাবে না, শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা যাবে না। আজকে আস্তে আস্তে রাস্তা রাস্তা দেখলাম খালি বিয়ের বিভিন্ন প্রোগ্রাম, বিয়ের অনুষ্ঠান। তো বিয়ের অনুষ্ঠান সব খালি শুক্রবারে, তো শনিবারে বিয়ে হয় না কেন, মঙ্গলবারে হয় না কেন? শনি মঙ্গলবারে বিয়ে হইলে অসুবিধা কি? শনি মঙ্গলবারে বিয়ে হইলে এটা লক্ষ্মী হয় না, শুভ হয় না। অনেক মুসলমান বিশ্বাস করে শনি মঙ্গলবারে বিয়ে শাদী হওয়া, ভালো কাজ হওয়া, এটা ভালো না, এটা শেরেক। এই জাতীয় বিশ্বাস শেরেক। সকালবেলায় বাকি দিবে না, সারাদিন বাকি দিবে, কিন্তু সকালবেলায় প্রথমে কাস্টমার বাকি দেয় না। তো বাকি দিলে কি হয়েছে? সারাদিন বাকি হবে, বাস আপনি শেরেক, ইমান চলে যাবে। কে বলছে আপনাকে সকালবেলায় দিলে হবে না? বাচ্চার কপালে কালি দিয়ে রাখছে, কি হয়েছে? কয়টা দিলে কেউ আর মুখ দোষ লাগাইতে পারবে না। মুখ দোষ লাগানোর, প্রতিহত করার ক্ষমতা আল্লাহর, কালির ক্ষমতা নাই। আপনি জয় কালিয়ে বিশ্বাস করলেন, ইমান চলে গেছে। এই জাতীয় হাজারো শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল এই দেশের অসংখ্য মুসলমান বিশ্বাস করে। আমার সময়ের কারণে বলতে পারতেছি না, হাজার হাজার বিশ্বাস আছে এরকম মুসলমানের ঘরে ঘরে আছে। এগুলো সব সেরেকি চিন্তাধারা। এই চিন্তাধারা কোনো মুসলমানের মধ্যে থাকলে ইমানেই থাকবে না। তাহলে এক নম্বরে কি পাইলাম? সেরেক। দুই নম্বর শুভ অশুভ, না ওগুলো সব সেরেকের মধ্যে আওতাভুক্ত। দুই নম্বরে যে বিষয়টা আমরা বলবো সেটি হলো ইমান ভঙ্গের দুই নম্বর কারণ, সেটা হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত, আল্লাহ এবং তার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী বানাই নেওয়া। এটা করলে ইমান শেষ, মানে আল্লাহর মাঝে আর তার মাঝে মাঝখানে কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়া, মাঝখানে কোনো ওয়াসায়েত বানাই নেওয়া। বলে যে আমি তো গুনাহগার মানুষ, পাপী মানুষ, কেয়ামতের দিন নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। অমুক হুজুরের ধরি তাহলে কেয়ামতের দিন নাজাত পাওয়ার সম্ভাবনা আছে, কারণ হুজুরে তো কেয়ামতের দিন বাস ভাড়া করব, হুজুরে ট্রেন ভাড়া করব, হুজুরে লঞ্চ ভাড়া করব, হুজুরে জাহাজ ভাড়া করব। তো একটাতে উঠতে পারলেই তো চলে যাব, বাস এই আশায়, সাফাতের আশায়, সুপারিশের আশায় যদি কাউকে মধ্যস্থতাকারী বানানো হয়, ইমান শেষ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা তাখাযু মিন দূনিহি আউলিয়া মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন আউলিয়া, বন্ধু বান্ধব গ্রহণ করে, তারা এই উদ্দেশ্যে গ্রহণ করে যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করিয়ে দিবে। এটা মুশরিকদের আকীদা, মুশরিকদের বিশ্বাস যে আল্লাহর নিকটবর্তী করে দিবে। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও চাচা জেঠা ভাতিজা, আপনারা সবাই এসব অলিয়া উলিয়া বুজুর্গ নবী রাসূলের ইবাদত করেন কেন? তারা বলতেছে, শুনো, এরা আমাদের জন্য শুফাআউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর কাছে এরা আমাদের জন্য সুপারিশ করবে। মক্কার মুশরিকদের কি এত পাগল মনে করছেন? এরা এত পাগল যে মূর্তির পূজা করে, ইবাদত করে, কেন করত? এই মূর্তিগুলা নবী রাসূলদের মূর্তি বানাইছে, তারা কোনো খারাপ মানুষের ছোট ডাকাতের মূর্তি বানায় নাই, সবগুলা নবী রাসূলদের অলিয়াউলিয়ার বুজুর্গ দিনদার মানুষের মূর্তি সব। আল্লাহর ঘরে যে মূর্তিগুলো ছিল সেখানে ইব্রাহিম আলাইহিসালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিসালামের ছিল, ইসহাক আলাইহিসালামের ছিল, ইয়াকুব আলাইহিসালামের ছিল, মরিয়ম আলাইহিসালামের ছিল, ঈসা আলাইহিসালামের ছিল, বড় বড় বুজুর্গানে দিনদের মূর্তি ছিল। আর বলতো যে এদের ইবাদত করলে, এদের পূজা করলে তাহলে এরা কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সুপারিশের আশায় যদি আমি মধ্যস্থতাকারী বানাই নি, ঈমান শেষ। তিন নম্বর, মাল্লাম ইউকাফফিরুল মুশরিকিন, মুশরিকদেরকে কাফের মনে না করা। মানে মুশরিক, কিন্তু আমি মুশরিকের মনে করি যে জমিনে যা আছে সবগুলো আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলেই হয়, এরকম অনেক মুসলমান এখন বলতে শোনা যায়। এইরকম ধারণা যদি কেউ পোষণ করে, ইমান শেষ। আচ্ছা বলেন তো, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না নিম্ন ধর্ম? এটা আপনাদেরও তো ইমান শেষ। ইসলাম একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ না নিম্ন না? আপনাদেরকে সৃজনশীল পরীক্ষা করলাম, সৃজনশীল প্রশ্ন বুঝেন। এতক্ষণ আমি বলছি যে ইসলাম ছাড়া অন্য কোনটাকে যদি আপনি মনে করেন যে এটাও আল্লাহর মনোনীত আল্লাহর পছন্দ, তা আপনার ঈমান থাকবে না। তা আপনি বলতেছেন ইসলাম সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ হইতে হইলে আরো চারি পাঁচটা আছে, তার মধ্যে এটা শ্রেষ্ঠ। আল্লাহ বলতেছেন আর কোনটাই নাই, একটাই খালি। আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন, একমাত্র ধর্ম হইল ইসলাম। ইসলাম হইল একমাত্র, আপনি শ্রেষ্ঠ পাইলেন কই? একমাত্র হইলে এটা শ্রেষ্ঠ অশ্রেষ্ঠের কোন প্রশ্ন নাই, জমিনে একটাই। আপনি যদি পেঁয়াজ দুই রকমের থাকে, ইন্ডিয়ান পেঁয়াজ আর বাংলাদেশে পেঁয়াজ, তারপরে না আপনি তুলনা করবেন যে কোনটার স্বাদ তরকারি বেশি হবে, কোনটা কিনলে ভালো হবে, কোনটার দাম বেশি, কোনটার দাম কম, সেখানে আপনি তুলনা করবেন। এখন পেঁয়াজে আছে একটা, তা আপনি তুলনা কিসের? আর ইসলাম একমাত্র দিন, আল্লাহর দিন, এখানে কোনো তুলনা নাই, শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠ নাই। ইসলামের কোনো বিধান ভালো লাগলেও ইসলাম, না ভালো লাগলেও ইসলাম, বুঝে আসলেও ইসলাম, না আসলেও ইসলাম। ইসলামের এটা বুঝে আসতেছে না, তাই বলে কি আপনি খ্রিস্টানদের থেকে কিছু আনতে পারবেন? সুযোগ নাই। এজন্য এটা ঈমান ভঙ্গের একটা বড় কারণ যে ইসলামকে একমাত্র আল্লাহর দিন মনে করতে হবে। আল্লাহ পাক বলেন ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জায়গা থেকে যদি তুমি কিছু নিয়ে আসো, তোমার এটা আল্লাহ গ্রহণ করবেন না। আচ্ছা, তাহলে চুল কাটতে হবে কার মতো বলেন দেখি? চুল কাটার বিধান ইসলামে নাই, তারপরে দাড়ি রাখার বিধান ইসলামে নাই। তো আমরা দেখি এখন এগুলো খ্রিস্টানদের মতো রাখি, মনে হচ্ছে ইসলামে মনে চুল কাটার কোনো বিধান নাই, দাড়ি রাখার কোনো বিধান নাই। আজকে আমাদের যুবক দেখি খ্রিস্টানদের মতো চুল কাটে, খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো দাড়ি রাখে, রাখে না? কত ডিজাইনের খ্রিস্টানদের মতো হাফ প্যান্ট পরে, খ্রিস্টানদের মতো চুড়ি লাগায়, বালা লাগায় হাতের মধ্যে, কানের দুল লাগায়, গলার চেন লাগায়, কত কিছু লাগায়। এগুলো কি ইসলামের নাকি খ্রিস্টানদের? তাহলে ইসলামের বাহিরের থেকে কিছু যদি ঢুকানো হয়, নিয়ে আসা হয়, সেটা আল্লাহ পাক গ্রহণ করেন না। ইসলামের ভিতর সব আছে, টয়লেটের বিধান থেকে শুরু করে, ঘুমানোর বিছানার বিধান থেকে শুরু করে, সংসদের বিধান থেকে শুরু করে, সব ইসলামের মধ্যে আছে। টয়লেটে গেলে কতগুলো বিধান দেখেন, কতগুলো বিধান। টয়লেটে গেলে ডান পায়ে ঢুকবেন না বাম পায়ে ঢুকবেন, এরপরে ভিতরে যাই দাঁড়ায় দাঁড়ায় করবেন না বসে বসে করবেন, ইসলামের বিধান আছে না? কোন দিকে ফিরে বসবেন এটাও আছে, আবার আপনি ডান হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন এটাও আছে, আবার লাস্টে দিয়ে আপনি বের হইবেন কোন পা দিয়ে এটাও ইসলামের আছে। টয়লেটের মধ্যে কতগুলো ইসলামের বিধান, তাহলে কোনো জায়গা ইসলাম থেকে খালি নাই। তাহলে কয় নম্বর গেল? তিন নম্বর। চার নম্বর হলো মানে তাকাদান্না হুদা গাইরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকমালুন মিন হাদিহি, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শের থেকে, হেদায়েতের থেকে অন্য কোনো হেদায়েতকে শ্রেষ্ঠ মনে করে, তার ঈমান চলে যাবে। নবীর সুন্নত থেকে, নবীর আদর্শ থেকে অন্য কোনো আদর্শকে, কোনো ইহুদির আদর্শ, কোনো খ্রিস্টানের আদর্শ, কোনো মুশরিকের আদর্শকে যদি শ্রেষ্ঠ মনে করেন, ঈমান শেষ। যেমন আজকে বার্থডে পালন করা শুরু হয়েছে জোরে সোরে, বার্থডে পালন করে না, বার্থডে, ম্যারেজ ডে, তারপরে ওই যে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, হলুদ বার্ষিকী, মরিচ বার্ষিকী, অনেক ধরনের বার্ষিকী আছে, আছে না? এই সব বার্ষিকী এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত? কার সুন্নত? ইহুদিদের সুন্নত, খ্রিস্টানদের সুন্নত। আপনি ইসলামের সুন্নতের থেকে, নবীর সুন্নতের থেকে ওগুলাকে যদি উত্তম মনে করেন, ওগুলাকে ভালো মনে করেন, ওগুলাকে শ্রেষ্ঠ কালচার মনে করেন, ঈমান শেষ। ঈমান আনলে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকেই একমাত্র কালচার, একমাত্র আদর্শ হিসাবে, উসওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক খুতবার শুরুতে বলতেন, ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম হাদিস হলো আল্লাহর কিতাব। সবচেয়ে বড় হাদিস কোনটা? আল্লাহর কিতাব। ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির আদর্শ হলো শ্রেষ্ঠতম আদর্শ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সুন্নতের বাহিরে গিয়ে অন্য কোনো আদর্শকে, এই যে কদিন আগে গেল 31st নাইট নববর্ষের উদযাপন, মুশরিকের আদর্শকে আপনি পালন করা শুরু করে দিচ্ছেন, এটাকে ভালো কালচার মনে করতেছেন, আর ইসলামী কালচারের শেকেলে আপনি মনে করতেছেন এটা পুরানা জিনিস, এটা মূর্খরা করে, আপনি বুদ্ধিমান, এজন্য আপনি আধুনিকতার নামে বিজাতীয় সংস্কৃতি অনুকরণ করতেছেন। ইমান শেষ কয়টা গেছে? চার নম্বর, পাঁচ নম্বরে আসেন। পাঁচ নম্বর হলো মান আবগাদা শাইয়ান মিম্মা জা বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নিয়ে আসছেন দিনের কোন বিষয়কে অপছন্দ করা। আমরা শেষ করে দিচ্ছি সংক্ষেপে, বাকিগুলো বলে আর দীর্ঘায়িত করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনের কোন জিনিসকে অপছন্দ করা, যেমন আপনি দাড়ি পছন্দ করেন না, দাড়ি ভালো লাগে না, কয় দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দেন না, দেখবেন যে দাড়িওয়ালা ছেলের এখন বিয়ে করা যে কি কষ্টকর, এমনি মুসলমান সব মুসলমান, কিন্তু দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না, তাহলে বোঝা যায় দাড়িকে তিনি পছন্দ করেন না। এই দিনের একটা জিনিস আপনি পছন্দ করেন না আপনার ইমান শেষ। এইরকম ছোটখাটো যে কোনো সুন্নত, যে কোনো একটা জিনিস ইসলামের অপছন্দ করবেন ইমান শেষ। তাহলে কয়টা গেল? পাঁচ নম্বর, আমি আর বিস্তারিত যাচ্ছি না, আয়াত হাদিস বলতেছি না। ছয় নম্বর যেটা, সেটা হইল মান ইস্তাহজা বিশাইয়্যিন মিন দীনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দীনের কোন একটা জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রুপ করা। একটু ঠাট্টা বিদ্রুপ করবেন ইমান শেষ। ইসলামের যে কোনো বিষয়, ছোট বিষয় বড় বিষয় যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ইমান শেষ, ইমান ভেঙে যাবে, ইমান ডাকাতি হয়ে যাবে, ইমান চুরি হয়ে যাবে। সাত নম্বর হলো আসহের, জাদু করা। জাদু করলে আপনি কাউকে জাদু করলেন, জাদুর আশ্রয় নিলেন, আপনার ইমান ভেঙে যাবে। আট নম্বর হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন, মুশরিকদেরকে মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা করা। কোন জায়গায় মুসলমান আর মুশরিকের বিরোধ, আপনি সেখানে যাই মুশরিকের পক্ষ নিলেন, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিলেন। যেমন আজকে মসজিদে আকসার এলাকায় ফিলিস্তিনে ইহুদি আর মুসলমানের বিরোধ, আপনি যাই ইহুদির পক্ষে অবস্থান নিলেন, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিলেন, ইমান শেষ। তবে আবার এই কথা মনে করবেন না এক জায়গায় মুসলিম ও মুসলিম দুইজনে দ্বন্দ্ব মামলা, সেখানে মুসলমান অন্যায় করতেছে, অমুসলিম ন্যায়ের পক্ষে আছে, ন্যায়ের মধ্যে আছে, সেখানে আপনি মুসলমানের পক্ষে অন্যায়ের পক্ষে যাবেন না, সেখানে আপনি ন্যায়ের পক্ষে থাকবেন, অমুসলিমের পক্ষে না। পক্ষটা কিসের? নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক বিচার আছে যেগুলো ইহুদিদের পক্ষে গেছে, খ্রিস্টানের পক্ষে গেছে, মুশরিকের পক্ষে গেছে, তার অর্থ এই নয় নবী সাল্লাম তাদের পক্ষে গেছেন, নবী সাল্লাম ন্যায় বিচার করছেন, ন্যায় রায় দিচ্ছেন, সেটা যার পক্ষে যাবে যাক, কিন্তু দিনের ব্যাপারে আপনি মুশরিকের পক্ষ অবলম্বন করা যাবে না। কয়টা গেছে? বলে গেছে দেখি, আটটা গেছে। নয় নম্বর হলো মান এতাকাদা আন্না বাদান নাস ইয়াসাউল খুরুজ আন শরীয়তে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে কিছু মানুষ বাহিরে এই কথা বিশ্বাস করলে ইমান চলে যায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাহিরে আল্লাহর দিন আছে এটা মনে করলে ইমান চলে যায়। আমরা দেখি আমাদের সমাজে ল্যাংটা হইলে কয় আল্লাহর অলি বলে না, কাপড় সাপড় খুলে ফেলতে পারলে আল্লাহর অলি, যে এদেরকে আল্লাহর অলি বলবো তার ইমানে থাকবে না, কারণ ল্যাংটা হওয়া কি শরীয়তে আছে? কাপড় সাপড় খুলে ফেলে শরীয়তে আছে, ছত টাকা পরজ না, তো যার পরজে নাই সে আল্লাহর অলি হয় কেমনে? তারে আল্লাহর অলি মনে করলে ইমান চলে যাবে। কিছু খবিশ আছে, দেখবেন যে চুলে জট বান্ধি রয়েছে, দাড়িতে জট বান্ধি রয়েছে, তারপরে নখ একটা এক ইঞ্চি লম্বা হয়েছে, গোসল করে না, শরীরের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, মানুষ যায় কয় আল্লাহর অলি আল্লাহর অলি, অনেক কিছু আছে, বস্তা গায়ে দিয়েছে কয় অনেক কিছু আছে, তোমরা জানো না, এই তো বিরাট আল্লাহর অলি, হে ইবলিস হয়ে রয়েছে, গাঁজা খাইতেছে, গাঁজার গন্ধ, অথচ বলে যে আল্লাহর অলি, এদেরকে আল্লাহর অলি মনে করলে ইমান চলে যাবে, কারণ আপনি শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি এখানে হেয় করলেন, যে শরীয়তের বাহিরে যাইও আল্লাহর অলি হইতে পারে এই বিশ্বাস করছেন, এই জন্য ইমান চলে যাবে। একজন দেখে যে নামাজ পড়ে না, কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে না, কি ব্যাপার নামাজ পড়ে না, বলে যে আমি এখন হাকিকতে আছি, শরীয়ত তরিকত মারফত অতিক্রম করে উনি কোথায় চলে গেছে? হাকিকতে, হাকিকতে গেলে আর নামাজ লাগে না, শরীয়তে থাকলে নাকি নামাজ পড়তে হয়। তাই আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন কিনা, বরং নবী সাল্লাম হাঁটতে পারতেছেন না, দুইজন সাহাবির কাঁধে বর করে যায় সলাত আদায় করছেন, করছেন না? তাহলে নবী সাল্লাম শরীয়তে ছিলেন না হাকিকতে ছিলেন? নবী সাল্লাম ওই হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই যে হাকিকতে উনি পৌঁছে গেছে। রাসুল যে জায়গায় পৌঁছতে পারেন নাই, আপনার ওই জায়গায় পৌঁছতে বলছে কে? ওই জায়গাতে ইবলিসের জায়গা। এই জন্য আপনি আল্লাহর ওলি হন নাই, আপনি ইবলিস হয়ে গেছেন। যে আপনি নামাজ নাই কয় আল্লাহর ওলি, এরকমও আছে না সমাজে? এই নয় নম্বর কারণ হলো মুহাম্মদ সাল্লামের শরীয়তের বাহিরে গিয়ে আল্লাহর দিনের কিছু আছে বা কোন মানুষ শরীয়তের বাহিরে, এই কথা মনে করলে ইমান চলে যায়। এক লোকে আনাল হক দাবি করছে, আমি আল্লাহ দাবি করছে। এই লোকের নাম কি? হোসাইন বিন মনসুর হাল্লাস। এই লোকে আল্লাহ দাবি করছে, তাও আমাদের দেশের অনেকে বলে যে আল্লাহর ওলি, আল্লাহ দাবি করলেও নাকি আল্লাহর ওলি হয়ে যায়। সে আল্লাহ দাবি করছে, এটা কুফরি করছে, শিরক করছে। যে লোক কুফরি করে, শিরক করে, সে আল্লাহর ওলি হয় কেমনে? আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। তো যে আল্লাহর সাথে শিরক করে, কুফর করে, সে আবার আল্লাহর বন্ধু হয় কেমনে? যে আমার নামে 100টা মামলা দেয়, সে আমার বন্ধু হয় নাকি? তা আল্লাহর বিরুদ্ধে সে কথা বলতেছে, আবার নাকি সে আল্লাহর ওলি? কয় ফেরাউন আল্লাহ দাবি করে কাফের হয়ে গেছে, আর মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ দাবি করে আবার আল্লাহর ওলি হয় কেমনে? অর্থাৎ শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাহিরে গিয়ে আল্লাহ পাওয়া কোনোদিন সম্ভব নয়। কেউ যদি বিশ্বাস করে পাওয়া যায়, তার ইমান ভেঙে যাবে। দশ নম্বর যেটা সর্বশেষ, আল এরাজ ওয়ান দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমু, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা। মানে ইসলাম গ্রহণ করছে, মুসলমান করে হয়েছে, কিন্তু ইমান কি জিনিস, আমল কি জিনিস, সলাত কি জিনিস, এবাদত কি জিনিস, ইমানের কোনো খোঁজ খবরে আনে না, আল্লাহর দিনের কোনো খবরে নাই, বিমুখ। এরকম বিমুখ থাকলে ইমান চলে যায়। আমাদের সমাজে অনেক ভাইকে দেখি পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না, তাও বলে আমার ইমান ঠিক আছে। তো ইমান যদি ঠিক থাকে, আপনি নামাজ পড়েন না কেন? যে ইমানে আপনারা নামাজ পড়াইতে পারে না, সেই ইমানে আপনাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ ইমান নসিব করুন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের মতো মহা মূল্যবান সম্পদকে হেফাজত করার, পাহারা দেওয়ার, রক্ষণাবেক্ষণ করার, ইমানকে সুন্দর করার, ইমানকে সাজানোর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ইমানের দিকে বেশি নজর দেওয়ার তৌফিক দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দিন। আল্লাহ আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো আল্লাহ আমাদের থেকে দূর করে দিন। আমাদের কবরের প্রশ্ন এক, হাসরের প্রশ্ন এক, কোরআন এক, সুন্না এক, আমরা মুসলমান সব এক। আমাদের দল একটাই কোরআন সুন্নার দল। আমরা কোনো ফেরকাবাজি, কোনো ধরনের দলবাজি, কোনো ধরনের দল নিয়ে ফেরকাবাজির মধ্যে আমরা বিশ্বাস করব না। আল্লাহ পাক আমাদেরকে সকল ফেরকাবাজি থেকে, দলাদলি থেকে আল্লাহ হেফাজত করুন। আমরা যেন সবাই কোরআন সুন্নার উপরে থাকতে পারি, ইমানের উপরে থাকতে পারি, ইমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এই মাহফিল ইন্তেজাম করার জন্য যে সকল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। এই গ্রামের সকল ভাই বোনদেরকে আল্লাহ কবুল করে নিন। সবাইকে আল্লাহ নামাজি বানিয়ে দিন। সবাইকে আল্লাহ পাক পর্দাশীল বানিয়ে দিন। সবাইকে আল্লাহ পাক ইমানদার, বিশুদ্ধ ইমানের অধিকারী বানিয়ে দিন। আল্লাহ পাক এই গ্রামটাকে তাওহীদের গ্রাম হিসাবে কবুল করে নিন। এই গ্রামকে আল্লাহ পাক সুন্নতের গ্রাম হিসাবে কবুল করে নিন। শিরক মুক্ত, বেদাত মুক্ত গ্রাম হিসাবে আল্লাহ কবুল করে নিন। এই গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের রিজিকের মধ্যে বরকত দান করুন। যে সকল ভাইয়েরা প্রবাসে আছেন আল্লাহ পাক প্রবাসী ভাইদের রিজিকের মধ্যে বরকত দান করুন। প্রবাসী ভাইদেরকেও আল্লাহ পাক অর্থ ইনকামের সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে তাওহীদ, বিশুদ্ধ ইমান বাংলাদেশে নিয়ে আসা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের সকল মুরব্বীদেরকে কবুল করে নিন। সকল যুবকদেরকে আল্লাহ কবুল করে নিন। সকল যুবকদেরকে শাবাবে মদিনার মতো, মদিনার যুবকদের মতো আল্লাহ বানিয়ে দিন। এই গ্রামের সকল শিশুকে আল্লাহ কবুল করে নিন। এই জেনারেশনকে আল্লাহ তাওহীদের জেনারেশন বানিয়ে দিন। আল্লাহ পাক এই গ্রামের যুবক কিশোরদেরকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত যুব সমাজ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে কবুল করে নিন, মা বোনদেরকে মা খাদিজার মতো, মা আয়েশার মতো, মা উম্মে সালামার মতো বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিগুলোকে সালেহীন বানিয়ে দিন, সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে মসজিদে নববী জিয়ারত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। আল্লাহ পাক আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন, সারা দুনিয়ার মুসলিম উম্মার উপরে রহমত নাজিল করুন। আল্লাহ পাক সারা দুনিয়ার মাজলুম মুমিনদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।